Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم دولاي برغرامي أبوستيت أنبوستيت بايو بونيرا আম্মা ও আব্বা জানেরা, বহু পুরনো গ্রাম, আমি পরিচিত এই গ্রামের সাথে গ্রামে এসেছি, গ্রামে খুতবা দিয়েছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ব বরেণ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই গ্রামের বহু মানুষ অভিযোগ করছেন এবং আমাকে আগেও বলেছিলেন, আসার দাওয়াত দিয়েছিলেন, আমি কবুল করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। আপনাদের সামনে এসে দু চারটা কথা শোনাব গ্রামের ইসলাহ সংশোধন সংশুদ্ধির ব্যাপারে, কিছু কথা শোনাব। তারা চান আমরা যেমন নামাজি, গ্রামের সব লোকে নামাজি হোক। তারা চান আমরা যেমন ভালো, গ্রামের সব লোক ভালো হোক। কিন্তু একদিন এসে দুই দিন এসে কোন কথাটা আগে বলবো? ঘরে ঘরে অশান্তি, স্ত্রী তার স্বামীকে মানে না, স্বামী তার স্ত্রীর মর্যাদা দেয় না, ছেলে তার বাপ মাকে মানে না, বাপ মা তার ছেলের সঠিক তরবিয়াত করে না, হারাম ব্যবসা রমরমা, চারিদিকে রাজনৈতিক অশান্তি এবং আরো অন্যান্য দুর্নীতি, চরিত্রের যে নৈতিকতা তার ক্ষয় হচ্ছে, পাড়ায় পাড়ায় ব্যভিচার চলছে, ঘুষ চলছে, সুদ চলছে, আরো কত কি, কোনটা আপনি ছাড়বেন কোনটা বলবেন? আমরা চয়ন করেছি যে সব বাদ দিয়ে নামাজের দুটো কথা বলি, নামাজের গুরুত্ব নিয়ে দুটো কথা শুনি, দুটো কথা আলোচনা করি। কেন? নামাজ হচ্ছে এমন একটা জিনিস যে দিনের খুঁটি। নামাজ যদি মানুষ পড়ে তাহলে মানুষের চরিত্র সংশোধন হবে, নামাজ যদি মানুষ পড়ে নামাজের ব্যবসা হালাল হবে, নামাজ যদি মানুষে পড়ে তাহলে মানুষের ব্যবহার ভালো হবে, ভালো স্বামী হতে পারবে, ভালো স্ত্রী হতে পারবে, ভালো মা হতে পারবে, ভালো বাপ হতে পারবে। নামাজের এমন গুরুত্ব আছে, অবশ্য নামাজকে পড়ার মতো পড়তে হবে। এই জন্য অনেকে বলেন নামাজ পড়লে হবে না, নামাজ কায়েম করতে হবে। নিশ্চয়ই পড়ার আর কায়েম করার মাঝে পার্থক্য আছে। নামাজ পড়া উঠ বস, জানেন আপনি না করছেন, সুবহান রাব্বিয়াল আলা বলছেন, কি বলছেন জানেন না, আল্লাহকে কি বলছেন, সুবহান রাব্বিয়াল আজিম মানে কি জানেন না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে কি জানেন না, তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু মানে জানেন না, নামাজ পড়ছেন না পড়ছেন, উঠ বস করছেন। মহিলারা নামাজ পড়ে, মা বোনেরাও ঘরে নামাজ পড়ে, অভিযোগ চলছে মহিলারা পর্দা করে না। ইসলামের পর্দার বিধান আছে ফরজ, পর্দা করে না, বিশেষ করে নামাজে যেটুকু শরীরের অংশ ঢাকা দরকার তা ঢাকে না, কোন রকম উজু করে ঘরের ভেতরে সেরে নিল, শাড়ি পরে নামাজ পড়লো চাদর গায়ে নিল না, পেট পিট বেরিয়ে গেল নামাজ বাতিল, পায়ের পাতা বেরিয়ে গেল নামাজ বাতিল, সালোয়ার কামিজে নামাজ পড়লে পায়জামা উপরে উঠে গেল নামাজ বাতিল, কে খেয়াল করে বলুন, কার নামাজটা সঠিক হয়, কার নামাজটা শুদ্ধ হয়? নামাজের রহস্য না বুঝে আমরা অনেক সময় নারকেলের খোসার উপরে, নারকেলের যে খোসার উপরে কামড় দিয়ে কোনো মজা পাওয়া যাবে, কোনো তৃপ্তি আসবে, কোনো স্বাদ পাবেন, নাকি নারকেলের সেই খোসা ভেঙে তার ভিতরে যে শ্বাস আছে সেই শ্বাসটাকে খেতে হবে? দুঃখের বিষয়, নামাজ যারা পড়ে নামাজিরাই ঠিক মতো নামাজি নয়, তাহলে বেনামাজিদেরকে নামাজি নামাজি বানাবেন, নামাজের কথা শোনাবেন, সত্যি বহু দূরের কথা। আমরা আজকে নামাজি বেনামাজি সকলকেই আহ্বান করব যে হে নামাজি তুমি সঠিক নামাজি হও, আর হে বেনামাজি তুমি নামাজি হও, নামাজি হতে প্রয়াস হও। সন্ধে ওরে বেনামাজি নামাজ কেন পড়িস না, নামাজ কেন ধরিস না, নামাজ যে তোর মুমিন হওয়ার দলিল তা কি জানিস না, নামাজ যে তোর মুমিন হওয়ার দলিল তা কি জানিস না। প্রথম পরিচয় নামাজ, যে নামাজি সে মুমিন, মুমিন ছাড়া মসজিদে কেউ আসবে না। অবশ্য ভুল করে গরু ছাগল ঢুকে যায় সেটা আলাদা কথা, কিন্তু মুমিন ছাড়া মসজিদে কেউ আসবে না। ইমানের পরিচয় হচ্ছে নামাজ, এই নামাজের গুরুত্ব কত বড় নিশ্চয়ই আপনারা জানেন, মিরাজের ঘটনা শুনেছেন আপনারা জানেন, যাকাত ফরজ হয়েছে। হ্যাঁ, প্রথমে বলি ইসলামের রুকুন কয়টা, ইসলামের রুকুন কয়টা, পাঁচটা, কালেমা, তারপর কালেমা নামাজ, তারপর কি, কালেমা নামাজ রোজা জাকাত না হজ জাকাত, শেষকালে আমরা জাকাতকে বলি, কালেমা নামাজ রোজা হজ জাকাত, জাকাতকে আমরা শেষে বলি, কিন্তু তিন নম্বর রুকুন হচ্ছে জাকাত, কালেমার পর নামাজ, তারপর জাকাত রোজা হজ। নামাজের এত বড় গুরুত্ব যে দু নম্বর রুকুন জাকাত ফরজ হয়েছে দুনিয়াতে, রোজা ফরজ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দুনিয়াতে, হজ ফরজ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে, কিন্তু নামাজ ফরজ হয়েছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাত আসমানের উপরে আল্লাহর সম্মুখে। কথাটা খেয়াল করেছেন, নামাজ কোথায় ফরজ হয়েছে, সাত আসমানের উপরে, আল্লাহ সামনাসামনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নামাজ ফরজ করেছেন। কত ওয়াক্তের ফরজ ছিল আগে, পঞ্চাশ ওয়াক্তের। বলেন আমরা ওই আল্লাহ তাআলা বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য, আমারই ইবাদতের জন্য, ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে। আমরা সৃষ্টি হয়নি যে আমরা দুনিয়া নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করব, ব্যবসা বাণিজ্য নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করব, ঘর বাড়ি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করব, আজ ঘর বলছে আমার দিকে তাকিয়ে দেখো, ওর ঘর বলছে আমার দিকে তাকিয়ে দেখো, মসজিদে মসজিদে প্রতিদ্বন্দ্বিতা, এখন টাইলে টাইলে প্রতিদ্বন্দ্বিতা চলছে, কিন্তু নামাজি হতে প্রতিদ্বন্দ্বিতা নেই। মসজিদ একতলা থেকে দুতলা হচ্ছে, সাধারণ মেঝে থেকে টাইলের মেঝে হচ্ছে, জানি না আগামীতে আর কি কি হবে, কিন্তু নামাজির অবস্থা সেই সংখ্যায় আছে, সংখ্যাতে বৃদ্ধি নেই, সংখ্যাতে কোনো উন্নতি নেই। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এবারে ইবাদতটা করতে হবে। আল্লাহ প্রথমে দিয়েছিলেন কয় ওয়াক্তের নামাজ? 50 ওয়াক্তের নামাজ, 50 ওয়াক্ত। ইয়া আল্লাহ, কখন 50 ওয়াক্ত হবে, কিভাবে হবে? 24 ঘন্টাকে 50 দিয়ে ভাগ করলে মোটামুটি 2 ঘন্টা, 2 ঘন্টা পরপর নামাজ, এ কি সম্ভব ছিল? মোটেই না। মুসা আলাইহিসসালামের পরামর্শে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম কয়েকবার আসা যাওয়া করে আল্লাহ তালার কাছে 50কে 10 ভাগের 1 ভাগ কমিয়ে, কত 10 ভাগের 1 ভাগে নিয়ে এসে 5 ওয়াক্তের নামাজ করলেন। 5 ওয়াক্ত আল্লাহ তালা বললেন, যাও 5 ওয়াক্তের নামাজ আমি ফরজ করলাম, কিন্তু সওয়াব যখন দেব কয় ওয়াক্তের দেব? 50 ওয়াক্তের দেব। কারণ একটা সওয়াব করলে 10টা নেকি, আল্লাহর নীতিতে একটা সওয়াবের কাজ করলে 10টা নেকি, পাপ একটা করলে একটাই থাকে, কিন্তু নেকি যদি একটা করা হয় সওয়াব হয় 10টা। আলহামদুলিল্লাহ, এ হচ্ছে নামাজের গুরুত্ব। নামাজ ফরজ হয় মেরাজের রাতে, নবুয়তের 11 সনে, নবুয়তের 11 সনে হিজরতের আগে নামাজ ফরজ হয়েছে। বলছিলাম যে নামাজ হচ্ছে মুমিন হওয়ার দলিল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যে কোরআনের আয়াত আমি সর্বাগ্রে আপনাদের সামনে পরিবেশন করেছি, মুমিন এবং মুমিন নারী পুরুষ, মুমিন পুরুষ এবং মুমিন নারী, তারা একে অপরের অভিভাবক, একে অপরের বন্ধু। তাদের কাজ কি? ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দেবে, ওয়ানহাউনা আনিল মুনকার, নোংরা কাজে বাধা দেবে, ওয়ায়ুকিমুনাস-সালাহ, এবং তারা নামাজ কায়েম করবে। খেয়াল করবে, নামাজ পড়বে নয়, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম কিভাবে হবে সে তো অন্য কথা, এখন নামাজটাই পড়া ধরুক, তারপরে দেখা যাবে। আর যাকাত প্রদান করবে, আল্লাহর আনুগত্য করবে, রাসুলের আনুগত্য করবে, আর তারাই হলো যারা, যাদেরকে আল্লাহ তাআলা রহম করবেন। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, হিকমতওয়ালা। সূরা তওবা 71 নম্বর আয়াত। বুঝতে পারলাম যে নামাজ হচ্ছে মুমিনের ইমানের দলিল। নামাজ বান্দা এবং আল্লাহর মাঝে সম্পর্ক তৈরি করার মাধ্যম, সৃষ্টি স্রষ্টার সাথে সম্পর্ক কায়েম করবে। এই জন্যে নামাজকে মেরাজ বলা হয়েছে। হাদিস আছে, হাদিস সহিহ না, কথায় বলা হয় নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। আল্লাহ তাআলা মেরাজে গিয়ে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন, আর মুমিন মসজিদে দাঁড়িয়ে বা মুসাল্লায় দাঁড়িয়ে নামাজের মাধ্যমে সরাসরি কার সাথে কথা বলেন? আল্লাহর সাথে কথা বলেন। এ হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক নামাজের মাধ্যমে কায়েম হয়। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ বলেন, আল্লাহ জবাব দেন, আল্লাহ আমার বান্দা আমার প্রশংসা করল। সুতরাং এই যে সম্পর্ক, এই সম্পর্কের মাধ্যম হলো, সম্পর্ক সৃষ্টির ওসিলা হলো নামাজ। সন্ধে ওরে বেনামাজি, নামাজ কেন পড়িস না, নামাজ কেন ধরিস না, নামাজে তোর মোনাজাত রে, তা কি ভাই তুই বুঝিস না, নামাজ তোর মোনাজাত। আমরা মোনাজাত মোনাজাত করে কত ঝগড়া করলাম, কত ফতোয়াবাজি করলাম। কখন? ফরজ নামাজের পর 2 হাত তুলে ইমাম সাহেব মোনাজাত করবেন, আর আমরা খালি সস্তায় আমিন আমিন বলবো। দোয়া করতে হবে, দোয়া করতে হবে, ঠিক আছে দোয়া, না দোয়া, দোয়া করতে হবে, মোনাজাত করতে হবে, কিন্তু সেটা কোথায়, কোন জায়গায়? নামাজটাই হলো মোনাজাত। নামাজের শুরু থেকে নিয়ে আল্লাহ আকবার, নামাজে প্রথমে কি বলতে হয়? বিসমিল্লাহ। নামাজে যখন দাঁড়াবেন তখন কি বিসমিল্লাহ বলবেন? না, এখানে বিসমিল্লাহ নেই, সরাসরি আল্লাহর নাম নিয়ে নামাজ শুরু করবেন। প্রথম শব্দটা হবে কি? আল্লাহ আকবার। শেষ শব্দ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। এই হচ্ছে নামাজ, এই পুরো নামাজটাই হচ্ছে মোনাজাত। মোনাজাত মানে হচ্ছে যে একে অপরের কাছাকাছি বসে ফিসফিসিয়ে কথা বলা, যাতে অন্যকে শুনতে না পায়। এ হচ্ছে মোনাজাত। মোনাজাত মোনাজাত কখন করব? নামাজের ভিতরে। বাকি মোনাজাত হচ্ছে দুই প্রকার, মোনাজাত আর দোয়া হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে দোয়ায়ে জিকির আর এক হচ্ছে দোয়ায়ে মাসআলা। দোয়ায়ে জিকির কাকে বলে? আপনি আল্লাহর সঙ্গে কথা বলবেন, আল্লাহকে স্মরণ করবেন, তাতে আপনি কিছুই চাইবেন না। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আজিম, চাইছেন কিছু? এতে চাওয়া নেই। আর এক হচ্ছে মোনাজাতে মাসআলা, দোয়ায়ে মাসআলা, মানে এমন মোনাজাত আপনি করবেন, এমন দোয়া আপনি করবেন যাতে আপনি আল্লাহর কাছে কিছু চাইবেন। যেমন আল্লাহুম্মা ফিল্লি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, এখানে আল্লাহর কাছে চাইছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, শেষকালে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে চাইছেন। আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত্বায়্যিবাতু, চাইছেন না। আল্লাহুম্মা সাল্লি আলা, চাইছেন, তাও আপনি চাইছেন। আসসালামু আলাইকা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর কাছে চাইছেন। এখানে আপনি সালাম শান্তি চাইছেন, নিজের জন্য নেক বান্দাদের জন্য শান্তি চাইছেন। মোজাম্মেলের সঙ্গে দেখা হলো, মোজাম্মেল আমাকে চেনে না, আমিও তাকে চিনি না। সালাম আলাইকুম, কেমন আছেন? বা ভাই আপনাদের দোয়াতে ভালো আছি। কখন দোয়া করলাম মোজাম্মেলের জন্য? আমি তো চিনি না তাকে। কিন্তু আমরা প্রত্যেক মুসল্লি, প্রত্যেক নামাজি, প্রত্যেক মোমেন, প্রত্যেক মোমেন নেক বান্দাদের জন্য প্রত্যেক নামাজের আত্তাহিয়াত পড়ার মাধ্যমে দোয়া করে থাকি। কি বলি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, চাইছি আল্লাহর কাছে। নামাজের ভিতরে দুরকম মোনাজাত আছে, যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে অবশ্যই বিস্তারিত তফসিল আছে সালাতে মুবাশ্বিরে। নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আট জায়গাতে আল্লাহর কাছে যাওয়া হয়, আল্লাহর কাছে আট জায়গাতে মোনাজাত করা হয়। আর আল্লাহ তাআলা বলেছেন ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, যদি সময় থাকে বলবো যে তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, সবুর এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। সাহায্য প্রার্থনার মূল জায়গাই হলো নামাজ, নামাজের বাইরে নয়, নামাজের পরে নয়। যাই হোক, নামাজ হচ্ছে মোনাজাত, নামাজ মোনাজাত, রবের সঙ্গে মোনাজাত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না আহাদাকুম ইযা কামা ইউসাল্লি ইন্নামা ইয়াকুমু ইউনাজি রাব্বাহ ফালইয়ানজুর কাইফা ইউনাজি, বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়ায় তখন সে তার রবের সঙ্গে মোনাজাত করে। এ হাদিসের পরিষ্কার শব্দ, ইউনাজি রাব্বাহ, সে তার রবের সঙ্গে মোনাজাত করে। কিন্তু দুঃখের বিষয় যে মোনাজাত মানে আমরা বুঝেছি কি? দুই হাত তুলে আল্লাহর কাছে চাওয়া আর আমিন আমিন বলা, এটাই মোনাজাত বুঝি। কিন্তু মোনাজাত মানে হচ্ছে হাত না তুলেও মোনাজাত হয় এবং আল্লাহর কাছে না চেয়েও মোনাজাত হয়। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার ভাষায় বান্দা মোনাজাত করে যখন সে নামাজে দাঁড়ায়, অতএব সে যেন লক্ষ্য করে যে আল্লাহর সঙ্গে কিসের মোনাজাত করছে। এখানে দেখুন, নামাজে যা বলি, নামাজে যা পড়ি তার মানে বোঝার গুরুত্ব প্রকাশ করছে। যা বলছি তার মানে বুঝতে হবে, আর মানে না বুঝলে আপনার উপকার ততটা হবে না যতটা হওয়ার দরকার ছিল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তাআলামু মা তাকুলুন, হে বান্দারা তোমরা নামাজের নিকটবর্তী হয়ো না, নামাজের নিকটবর্তী হয়ো না, ভালোই হলো, এই জন্য বেনামাজিরা নামাজ করে না, কারণ আল্লাহ বলছেন নামাজের নিকটবর্তী হয়ো না। কিন্তু কোন অবস্থায় নিকটবর্তী হয়ো না? ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত থাকো, তখন মদ খেয়ে মাতলামি করো, হাজে বাজে হিজিবিজি বকো, জ্ঞান শূন্যতা থাকে, মা বোন সম্পর্কে জ্ঞান থাকে না, যখন তোমার মাথা ঠিক থাকে না, সেই ঠিক না থাকা অবস্থায় নামাজের নিকটবর্তী হইও না। হাত্তা তালামু মা তাকুলুন, যাতে তোমরা নামাজে কি বলছো বুঝতে পারো। বুঝতে পারছেন আল্লাহ তাআলা নামাজ কেন পড়তে বলেছেন? যাতে করে তোমরা বুঝতে পারো কি বলছো, আল্লাহর সঙ্গে কথা বলছো, আল্লাহকে কি বলছো বুঝতে পারো। তাহলে মদ খেয়ে নামাজ পড়তে আসা যাবে না, কারণ বুঝি না তখন কি বলতে কি, দাদা বলতে গাধা, আর গাধা বলতে দাদা বলবো। তাহলে বলুন, যারা আমরা নামাজে কি বলছি না বুঝে আসি নামাজে, হয়তো নেশা করি নেই কিন্তু এমন নেশাতে আছি যে আমরা বুঝি না, আমরা জানি না, আমরা শিখি না, তাদের নামাজের অবস্থা কি হবে আশা করি অনুমান করতে পেরেছেন। দেখুন আল্লাহ তাআলা নামাজ ইকামত করতে বলেছেন, কায়েম করতে বলেছেন। এই কায়েম করার মানেটা কি একটু ইশারা দেওয়া দরকার যে কিভাবে নামাজ কায়েম হবে। ওলামারা বলছেন নামাজ পড়া হবে, উঠবস যা বলতে হয় বললে আপনার নামাজ পড়া হবে, কিন্তু কায়েম হবে কখন, যখন আপনি এর সকল ফরজ যত আছে, রুকুন যত আছে জানবেন, জেনে পালন করবেন, যত ওয়াজিবাত আছে ওয়াজিব জেনে আপনি পালন করবেন। রুকুন ছুটে গেলে রাকাত বা নামাজ বাতিল হয়ে যাবে, ওয়াজিব ছুটে গেলে সহু সিজদা দিলে সেটা পরিপূর্ণ হয়ে যাবে, বাকি যত সুন্নাত আছে সুন্নাত আপনি পালন করবেন, রাফায়েদায়েন সুন্নাত, একবার রাফায়েদায়েন করলে দশটা সওয়াব হবে, যদি আপনি না করেন দশটা সব কম পেলেন। তাহলে পরিপূর্ণ যদি নামাজটা আপনার হয় তবেই নামাজ কায়েম হবে। নামাজের যত শর্ত আছে, নামাজের শর্ত ছাড়া নামাজ হবে না, যেমন উজু না করলে নামাজ হবে না, গোসল ফরজ হলে নামাজ হবে না, গোসল করতে হবে, উজু করতে হবে, কেবলামুখী না হলে নামাজ হবে না, নামাজের সময় না হলে, আপনি যদি নামাজের সময় হওয়ার আগে ফজরের 10 মিনিট আগে নামাজ পড়লেন, ফজরের নামাজ হবে নাকি? অনেকে আবার গাড়ি ধরার জন্য আগে নামাজ পড়ে নেয়, হবে না? তো নামাজের সময় হওয়ার আগে, নামাজের সময় হওয়ার সময় হলে, নামাজের সময় হলে নামাজ পড়াটা তো শর্ত, এই শর্ত যদি ছুটে যায় তাহলে আপনার নামাজ হবে না। শর্ত পালন করে, রুকুন পালন করে নামাজ পড়লে নামাজ কায়েম হবে। আর নামাজের প্রাণ হচ্ছে আপনি নামাজে যা বলছেন তার মানে বুঝবেন, কারণ মানে না বুঝলে আপনার নামাজ যথেষ্ট হবে না, কায়েম হবে না। বোঝাটা হচ্ছে মানে প্রাণ, নামাজের প্রাণ হচ্ছে যে আপনি আল্লাহকে কি বলছেন সেটা বোঝা। যদি আপনি বুঝে পড়েন তাহলে আপনার নামাজ কায়েম হবে। সংক্ষেপে নামাজ কায়েমের মানে আপনি বুঝতে পারলেন। সন্ধে ওরে বেনামাজি নামাজ কেন পড়িস না, নামাজ যে তোর চোখ জোড়ানি তাকে তুই বুঝিস না। নামাজ, এই নামাজে রয়েছে তাকবীর, এই নামাজে রয়েছে তাসবিহ, তাহমিদ, তাহলিল, দোয়া, কিয়াম, রুকু, সুজুদ, এতগুলো কাজ, এতগুলো ইবাদত। আর এই নামাজ হচ্ছে তোর চোখ জোড়ানি, নামাজ পড়লে চক্ষু শীতল হয়, নামাজ পড়লে মন প্রাণ ঠান্ডা হয়, নামাজ পড়লে মন প্রাণ শীতল হয়। নামাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে নামাজের মধ্যে আমার চক্ষুকে শীতল করা হয়েছে, জুয়েলাত কুররাতু আইনি ফি সলাহ, ইয়া বিলাল আরিখনি, ইয়া বিলাল, বিলাল একামত দাও, আমাকে শান্তি দাও, আমার প্রাণে শান্তি দাও, আকিমিস সলাহ আরিখনা বিহা, নামাজের একামত দিয়ে তুমি এর মাধ্যমে আমাকে শান্তি দাও। এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, রহমানের বান্দা তারা, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। চক্ষু শীতলকারী নামাজ হচ্ছে, চক্ষু শীতলকারী। আর আপনি যদি আপনার পরিবারকে দেখেন নামাজ পড়ছে, আপনার চক্ষু শীতল হবে। আপনি যদি দেখেন ফজরের সময় আপনার ছোট বাচ্চাটা উজু করে মসজিদে যাচ্ছে, আপনার চক্ষু শীতল হবে। আপনি যদি দেখেন আপনার স্ত্রী আপনাকে নামাজের জন্য জাগাচ্ছে, গো ওঠো নামাজ পড়তে যাও, আজান হয়ে গেছে, আপনার চক্ষু জুড়িয়ে যাবে। আর স্বামী যদি তার স্ত্রীকে উঠায় তো স্ত্রীর চোখ জুড়িয়ে যাবে। এইভাবে একে অপরকে নামাজি দেখলে নামাজের চোখ জুড়িয়ে যাবে। নামাজ হচ্ছে এমন জিনিস, নামাজ, নামাজ সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, বাপ বেটার সম্পর্ক, এসব জুড়ে দেয় নামাজ। আল্লাহ তাআলা এই দোয়া শিখিয়ে দিয়েছেন বান্দাদেরকে যে তোমরা বলো যে আল্লাহ আমাদেরকে এমন স্ত্রী দাও, স্ত্রী পরিজন দাও যে যাদেরকে দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায়। আহা, মনে পড়ে সৌদি আরবের এক পরিবারের কথা। স্বামী স্ত্রী যখন স্ত্রী বাসরে এসে দেখে স্বামী নামাজ পড়ে না, ওখানে ওলামাদের ফতোয়া আছে যে স্বামী স্ত্রী যদি একজনের নামাজ পড়ে একজন নামাজ না পড়ে তাদের বিবাহ হালাল না, তাদের একসাথে বসবাস করা জায়েজ নয়। এবার মহিলা সমস্যায় পড়লো, ইয়া আল্লাহ আমি কি করব, বিয়ে তো হয়ে গেছে, এখন আমি কি করি? মহিলা হচ্ছে তাহাজ্জুদ গোজা, অনেক সময় ভুলভাল হয়ে যায়, উল্টো পাল্টা হয়ে যায় বিয়ে, এমন পরিবেশে বিয়ে হয়ে যায় যে পরিবেশে বিয়ে হওয়ার কথা না, বেনামাজি। অবশ্য এখন তো দেখাই হয় না নামাজিকে বেনামাজিকে, বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ে হলেই হলো। বিয়ের সময়ে আমরা যখন জামাই খুঁজি, আমরা যখন বৌমা খুঁজি, তখন তো দেখি না নামাজি না বেনামাজি, তখন তো খুঁজি না নামাজি না বেনামাজি, দেখি যেটা বুঝি সেটা সেটা হচ্ছে দুনিয়া। চাকরি আছে না নেই, মাল আছে না নেই, দিনদার হলে তাকে বলে দিনদার, না হলে সমস্যা নেই পরে নামাজ শিখে নেবে, পরে নামাজ পড়ে নেবে। আর গরিব হলে দিনদার, কিন্তু গরিবকে দেবে না, তখন বলে না যে পরে, হ্যাঁ পরে বড়লোক হয়ে যাবে, এত চালাক মানুষ। তো যাই হোক, এ বেচারির বিয়ে হয়ে গেছে এক বেনামাজির সাথে, এখন কি করে? আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ গো আমার চক্ষু শীতলকারী স্বামী দান করো, যে স্বামীকে দেখে আমার চোখ জুড়িয়ে যাবে। আল্লাহ গো তুমি আমার স্বামীকে হেদায়াত করো, তাহাজ্জুদের নামাজের পর মোনাজাত করছে এবং তাকে শুনিয়ে শুনিয়ে করছে যাতে করে সে বোঝে যে আমি তার জন্য দোয়া করছি। একদিন দুদিন দোয়া করার পর সেই স্বামী উঠে তাকে আদরের সাথে স্নেহের সাথে বলছে, তুমি আমার জন্য দোয়া করছো, আমি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি না বলে শোনো, আমি আজ থেকে নামাজ পড়ব। আল্লাহ তাআলা এই স্ত্রীর দোয়া কবুল করলেন এবং স্বামীও নামাজি হয়ে গেল। চক্ষু শীতল, স্বামী যদি দেখে স্ত্রী নামাজ পড়ছে, বিনা বলাতে নামাজ পড়ছে, চোখ ঠান্ডা হয়ে যাবে। স্ত্রী যদি দেখে আমার স্বামী নামাজ পড়ছে, চোখ ঠান্ডা হয়ে যাবে। বাবা যদি দেখে আমার ছেলেরা নামাজি নামাজ পড়ছে, চোখ ঠান্ডা হয়ে যাবে। তো নামাজ হচ্ছে চক্ষু শীতলকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা আমাদেরকে বলেছেন। সন্ধে ওরে বে নামাজি, নামাজ কেন পড়িস না, নামাজ কেন ধরিস না, নামাজ ছাড়লে কাফের হবি, তাকিরে তুই জানিস না, তাকিরে তুই বুঝিস না, নামাজ ছাড়লে কাফের হবি। এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, বিভিন্ন কোরআনের আয়াতে এ কথা ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাইজান সালাফাল্লা শুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম واخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم سورة توبة 5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো, কিন্তু তখন নয়, তারা যদি তওবা করে, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা এবং নামাজ কায়েম করে। দেখেন তওবা হলো, তওবার পর নামাজ কায়েম যদি করে, যাকাত প্রদান করে, তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও, তাদেরকে ছেড়ে দাও, আর তাদের বিরুদ্ধে জিহাদ করার দরকার নেই। ইন্নাল্লাহ গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহা ক্ষমাশীল এবং মহা দয়াময়। তাহলে কি বোঝা গেল? যে যদি মুশরিক তওবা করে, নামাজ পড়ে, নামাজের গুরুত্ব বুঝলেন, নামাজ না পড়লে মানুষ মুশরিক হয়ে যায়, হাদিসের কথা আছে, বলছেন কোরআনে আল্লাহ তাআলা সূরা তওবার 11 নম্বর আয়াতে বলছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ্দীন। সুতরাং তারা যদি তওবা করে এবং নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, তাহলে তারা তোমাদের দিনই ভাই, তাহলে তারা তোমাদের দিনই ভাই। আর তার মানে হচ্ছে, তারা যদি এমনটা না করে তাহলে তারা তোমাদের দিনই ভাই নয়, আর তার মানে সে হয়ে যাবে কাফের। সূরা রুম 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মুনি বিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা আল্লাহর অভিমুখী হও, আল্লাহকে ভয় করো, নামাজ কায়েম করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। খেয়াল করুন, নামাজ কায়েম করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। তার মানে নামাজ কায়েম না করলে কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, যে হাদিস আহমদ তিরমিজি নাসাই ইবনে মাজা প্রভৃতি গ্রন্থে আছে, আল আহদুল লাযী বাইনানা ওয়া বাইনাহুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের এবং ওদের মাঝে, মানে অমুসলিমদের মাঝে যে চুক্তিটা আছে সেটা হচ্ছে নামাজ। সুতরাং যে নামাজ ত্যাগ করবে সে কাফের হয়ে যাবে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, মানুষের মাঝে এবং নামাজের মাঝে, মানুষের মাঝে এবং কুফরির মাঝে আছে নামাজ। মানুষের মাঝে এবং কুফরির মাঝে, মানুষের মাঝে এবং শিরকের মাঝে আছে কি? নামাজ। এটা হচ্ছে পর্দা। সুতরাং যে ব্যক্তি নামাজ ত্যাগ করবে সে কাফের হয়ে যাবে। আপনি পর্দাটা সরিয়ে দেন, এই যে কাগজ, এই কাগজের এইদিকে আছে বান্দা মানুষ আর এদিকে আছে কি? শিরিক ও কুফরি। কাগজটাকে সরিয়ে দেন, দুটো এক হয়ে গেল, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে এবং মুশরিক হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত যিম্মাতুল্লাহ, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করবে, নামাজ পড়বে না, সে ব্যক্তির উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যাবে। আল্লাহর দায়িত্ব উঠে যাবে মানে তাদের বিরুদ্ধে জিহাদ মানে বিধিবদ্ধ হয়ে যাবে। আল্লাহর দায়িত্ব নেই তাদের, যারা নামাজ পড়ে না তাদের আল্লাহর দায়িত্ব নেই, আল্লাহ আকবর। আর যারা ফজরের নামাজ জামাত সহকারে পড়ে তাদের জন্য আল্লাহর দায়িত্ব কি হয়ে যায়? নির্ধারিত হয়ে যায়। সারাদিন তার বিপদ আপদ হয় না, যেহেতু সে আল্লাহর দায়িত্বে থাকে। ফজরের নামাজ যদি যে কেউ জামাতে পড়ে, এখানে আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি কেউ ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে তাহলে তার উপর থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নামাজ পড়লেন, নামাজ পড়ার শেষে দেখলেন এক ব্যক্তি আবু মেহজান বলে শেষের দিকে বসে আছে, মসজিদের এক কোণে বসে আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু মেহজান তুমি বসে আছো, তুমি কি নামাজ পড়লে না আমাদের সাথে? তুমি কি মুসলিম নও? তুমি কি মুসলিম নও? তুমি কি নামাজ পড়লে না আমাদের সাথে? তখন সে বলল, ইয়া রাসূল আল্লাহ, আমি আমার মহল্লার মসজিদে কিংবা আমার বাড়িতে আমি নামাজ পড়েছি। তাহলে এখানে আপনি একটা কথা খেয়াল করুন, তুমি আমাদের সঙ্গে নামাজ পড়লে না কেন? তুমি কি মুসলিম নও? বুঝতে পারলেন? তার মানে কি, যে ব্যক্তি নামাজ পড়ে না সে মুসলিম নয়, সে মুসলিম হয় না। খেয়াল করার কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাস্তা রাজুলান মুসলিমান, তুমি কি মুসলিম নও যে আমাদের সঙ্গে নামাজ পড়লে না? আর মানেই হচ্ছে যে নামাজ পড়ে না সে মুসলিম নয়। আব্দুল্লাহ বিন শাকিক বলছেন, কানা সাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যা মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ কোন আমল ত্যাগ করাতে কুফরি মনে করতেন না নামাজ ছাড়া। দেখুন, আকিদার ব্যাপারে কালকে আমি উপন্যাস পড়ে আকিদার কথা বলছিলাম। আকিদা শুধু বিশ্বাস কাজ করতে হয় না, খালি কি করলেই হয়, বিশ্বাসটা উল্টো পাল্টা করলেই মানুষ কাফের হয়ে যায়, মানুষ মুসলিম থাকে না। আল্লাহ কোথায় আছে যদি বলেন? সব জায়গায় আছে। গেল ইমান আপনার, আল্লাহ রসুল গায়েব জানতেন, গেল আপনার ইমান। অমুক সাহেব গায়েবের খবর বলতে পারেন, জিনিস হারিয়ে গেছে, কে নিয়েছে তা জানার জন্য গেলেন খুঁজতে এক ব্যক্তির কাছে, সে বলে দেবে, বাস আপনার ইমান হারিয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোনো আমল যদি ত্যাগ করেন, রোজা রাখলেন না তাতে কি আপনি কাফের হবেন? হজ করলেন না তাতে কি আপনি কাফের হবেন? যাকাত দিলেন না তাতে কি আপনি কাফের হবেন? না, যদি না অস্বীকার করেন সেটা আলাদা কথা, কিন্তু শৈথিল্যের সাথে যদি কেউ না আদায় করে তাকে কাফের বলা যাবে না যতক্ষণ না সে অস্বীকার করেছে। কিন্তু নামাজ, নামাজ যদি সে ত্যাগ করে, শৈথিল্যের কারণেই ত্যাগ করে, তাহলে সে কাফের হয়ে যাবে। পাঁচ ওয়াক্তের নামাজ, এমনি শুক্রবারের শুকুর আলী যে জুমার নামাজ পড়ে, শুধু শুকুরবারে শুকুরবারে নামাজ পড়ে, নামাজ পড়ে, এই শুকুর আলী যে কাফের নয় তা নয়, পাঁচ ওয়াক্তের নামাজ যে পড়ে না, জুমার নামাজ, শুধু জুমার নামাজ পড়া যথেষ্ট নয়, পাঁচ ওয়াক্তের মধ্যে যদি কেউ এক রাকাত বাদ দেয়, তাহলে সে কাফের হয়ে যাবে। এ ফতোয়া আমার না, ওলামাদের ফতোয়া, আমি নকল করছি কি হাদিসে কোন হাদিসের ভিত্তিতে সে কথা আমি উল্লেখ করছি, যাতে আপনারা বুঝতে পারেন কেন বলা হয়েছে বেনামাজির হাতের জবেহ হালাল নয়, বেনামাজির সাথে নামাজি মেয়ের বিবাহ জায়েজ নয়, আর বেনামাজি মেয়ের সাথে নামাজি ছেলের বিয়ে জায়েজ নয়। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল মান তারাকা সালাতা ফালা দীন লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে তার কোন দিন নেই, তার মানে কি সে বেদিন। আর আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু ক্বাল লা ঈমানা লিমান লা সালাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা উযুয়া লাহু। যে সে ব্যক্তির ঈমান নেই, যে ব্যক্তি নামাজ পড়ে না, আর সেই ব্যক্তির নামাজ হয় না যে ব্যক্তি উযু করে না। দেখেন উযুর সঙ্গে নামাজের কেমন সম্পর্ক, বিনা উযুতে নামাজ হবে না, তেমনি বিনা নামাজে মোমেন হওয়া যাবে না। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খিয়ারু আইম্মাতিকুমুল লাযীনা তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম ওয়া তুসাল্লুনা আলাইহিম ওয়া ইউসাল্লুনা আলাইকুম ওয়া শিরারু আইম্মাতিকুমুল লাযীনা তুবগিদুনাহুম ওয়া ইউবগিদুনাকুম وتلعنونهم ويلعنونكم قال قلنا يا رسول الله افلا ننابذهم بالسيوف قال لا ما اقاموا فيكم الصلاه لا ما اقاموا فيكم الصلاه رسول الله صلى الله عليه وسلم বললেন, তোমাদের রাষ্ট্র নেতা সবথেকে ভালো রাষ্ট্র নেতা যে রাষ্ট্র নেতার জন্য তোমরা দোয়া করে থাকো এবং সে তোমাদের জন্য দোয়া করে থাকে, আর সবথেকে নিকৃষ্ট রাষ্ট্র নেতা যে তোমাদের জন্য বদদোয়া করে থাকে, লানত করে থাকে, আর তোমরা তার জন্য লানত করে থাকো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তার বিরুদ্ধে তরবারি ধারণ করব না, জিহাদ করব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, যতক্ষণ পর্যন্ত সে নামাজ কায়েম রাখে। তার মানে নামাজ কায়েম না রাখলে তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা হবে, আর তার মানে হচ্ছে নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যাবে। সন্ধে ওড়ে বেনামাজি, নামাজ কেন পড়িস না, নামাজ কেন ধরিস না, নামাজ ছাড়া মোনাফিকি তাকিরে তুই বুঝিস না, তাকিরে তুই জানিস না। নামাজ না পড়লে মানুষ মোনাফেক হয়ে যায়, আর মোনাফেকের জন্য নামাজ হচ্ছে বড় ভারী জিনিস। কাফের থেকে মোনাফেক পার্থক্য আছে, কাফের যে দিনকেই অস্বীকার করে, মোনাফেক অস্বীকার করে না, বাধ্য হয়ে সে দিনকে স্বীকার করে নেয়, কিন্তু মনের ভিতরে কি রাখে, ওই যে শয়তানি, আর মনের ভিতরে কপটতা, মনের ভিতরে মোনাফেকি, বিশ্বাস নেই। দেখবেন সে নামাজ পড়ছে কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস নেই, আল্লাহর প্রতি ভক্তি নেই, আলেম ওলামার প্রতি কদর নেই, কিন্তু টুপি লাগিয়ে মসজিদে আসে। দেখবেন ওই ঈদগাহের প্রথম জামা থেকে প্রথম কাতারে গিয়ে সে হাজির হবে, জানা যায় সারা প্রথম সারিতে সে থাকবে, কিন্তু দেখবেন অন্যান্য কাজে তার মোনাফেকি বেরিয়ে যাবে, বিড়ালের থলে বাইরে বেরিয়ে আসবে, এ হচ্ছে মোনাফেক। যেমন এক নামাজে আছে যে নামাজ পড়ে অথচ সে মোনাফেক, মোনাফেকদের গুণ কেমন শুনুন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা। মুনাফিকরা, মুনাফিকদের নীতি হচ্ছে তারা ধোকা দেয় আল্লাহকে, অথচ আল্লাহ তাদেরকে ধোকা দেন, শাস্তি দেন তার। ওয়াইদা কামু ইলা সলাতে, নামাজে যখন তারা দাঁড়ায়, কামু কুসালা, তারা শৈথিল্যের সাথে দাঁড়ায়, মন চায় না দাঁড়ায়, আর মন নামাজ পড়তে চায় না দাঁড়ায়, বিশ্বাস ঠিক নাই তবুও দাঁড়াইছে নামাজে, নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে তাদের মন থাকে না, নামাজ পড়ে তাদের তৃপ্তি হয় না, নামাজ পড়ে লোক দেখানির জন্য, জামাতের লোককে ঠকানোর জন্য, মুসলমানদেরকে বোঝাবার জন্য যে আমি নামাজি, আমি মুসলমান। ইউরাউনান নাস, তারা লোকদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে, বলা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কালিলা, আর নামাজ পড়ে আল্লাহকে জিকির করার জন্য নামাজ পড়তে হয়, কিন্তু নামাজের মধ্যে তারা আল্লাহকে অল্পই স্মরণ করে থাকে, পরিপূর্ণ স্মরণ অথবা মোটেই স্মরণ তারা নামাজের ভিতরে করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসকালুস সালাত আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফাজর। আপনি দেখবেন অনেক লোক নামাজ পড়ে, কিন্তু এশার সময় দেখবেন না, ফজরের সময় দেখবেন না। আপনি প্রত্যেক ইমামকে জিজ্ঞাসা করেন মসজিদে যদি এশার সময় দু কাতার হয়, ফজরের সময় দেখবেন হাফ কাতার, বড় জোর এক কাতার। ফজরের সময় জামাতে লোক হয় না। কেন হয় না? অধিকাংশ লোক যারা নামাজি তাদের কথা বলছি, ফজরের নামাজ পড়ে না, ঠিক মতো পড়ে না, ঘুমিয়ে থাকে তাই পড়ে না, তারপর গোসল ফরজ হয় তাই পড়ে না। সুতরাং ফজরের সময় নামাজ তাদের হয় না বা আসে না বা পড়ে না, বা জোহরের সময় অনেকে বলে কাজা পড়ে না। কিন্তু শৈথিল্যের সাথে আমি ইবনে বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া বলছি, সৌদি আরবের ফতোয়া। অনেকে বলে বাবা আরবের ফতোয়া আরবেই চালাও গা, আমাদের এখানে ভোলাই পুরে চলবে না। আমি বলছি না মানতে, আমি আরবের ফতোয়া বলছি, কিন্তু ভোলাইপুরের লোককে আমি মানতে বলছি না, আমি শুনতে বলছি। আপনাদের ব্যাপার, আপনি কার ফতোয়া মানবেন, কাদের ফতোয়া মানবেন। আল্লাহ নবীও সৌদি আরবে ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাকার ছিলেন, ভোলাইপুরের না সৌদি আরবের। তো সৌদি আরবে যদি আল্লাহ নবী হন তো মানতে হবে না, আপনি ভোলাইপুরের কোনো লোককে নবী বলে মেনে নেন, সমস্যা নেই। ফতোয়া সৌদি আরবে, যদি আপনি বলেন সৌদি আরবের ফতোয়া সৌদি আরবে চালাও, তো ঠিক আছে, আপনি আপনার এখানকার ফতোয়া আপনি চালান, কিন্তু জেনে রাখবেন যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৌদি আরবে। ইমাম ইবনে বাজ বলছেন, যদি কেউ পাঁচ ওয়াক্তের নামাজি নামাজ পড়ে, কিন্তু ফজরের নামাজটা, আজকাল ফজরের নামাজ না পড়ার বিভিন্ন কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো ওই যে বললাম গোসল করা, গোসল করে না, জোহরের সময় লজ্জার খাতিরে গোসল করে না, যে জোহরের আগে গোসল করে মাশাআল্লাহ নামাজটা কাজা করে নেয়। অনেক সময় আছে রাত্রি জাগরণ করে, রাত্রি জাগরণ করার মেন কারণ হচ্ছে ওই যে কি বলে ওটাকে, সিরিয়াল না কি বলে, সিরিয়াল চলছে, সিরিয়াল দেখতে দেখতে স্বামী স্ত্রীতে সিরিয়াল দেখছে, রাত বারোটা একটা, এটা শেষ হোক করতে করতে রাত একটা দুটো পর্যন্ত হয়ে যায়। তারপর যদি কেউ ঘুমায়, তাদের বাপের ক্ষমতা আছে যে ফজরের সময় উঠে নামাজ পড়বে, অসম্ভব। তাহলে ফজরের সময় সে নামাজটা পড়লো না। অনেকে আছে যে যখন দেরি হয়ে যাচ্ছে তো অ্যালারাম দিয়ে নামাজটা পড়তে হবে, ওয়াজিব যে অ্যালারাম দিয়ে নামাজের সময় নামাজ পড়তে হবে। তারপরে আজকাল তো অধিকাংশ মানুষ যাদের কাজ অল্প আছে কিংবা নিষ্কাম, যাদের কাজ নেই, তারা দেখবেন 9টা 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকে সকাল। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সকালে ঘুমাতে নিষেধ করেছেন, এটাই হচ্ছে মেন সময়, কাজের সময়। তো সেই কাজের সময়ে তারা ঘুমিয়ে থাকে কেন, যেহেতু তাদের কাজ নেই, ঠিক আছে, সমস্যা নেই। এবার ওরা দেখলো যে রাত 2টো 3টে সময় যদি ঘুমাই, আবার যদি মাঝখানে ফজরের নামাজের জন্য উঠি, তাহলে তো আবার ঘুমের ডিস্টার্ব হবে, আবার শুলে পরে ঘুম চট করে আসবে না। তো এক কাজ করি, ওই যখন ঘুম থেকে উঠবো তখনই নামাজ পড়বো। যারা ডিউটিতে যায়, যাদের মনে করেন সকালবেলা বিশ্বভারতী ধরতে হবে, তো তার আগে যদি উঠি, এখন 2 ঘন্টা আগে 4টের সময় ফজর হচ্ছে, তার তখন ঘুমের ডিস্টার্ব হবে, তো এক কাজ করি, ঠিক যখন যাব ট্রেন ধরতে, তার আগে অ্যালার্মটা লাগিয়ে দিয়ে উঠলাম, উঠে মাশাআল্লাহ নামাজি মানুষ প্রথমে নামাজটা পড়লো, তারপর চা খেলো না খেলো চলে গেল বিশ্বভারতী ধরতে, নামাজটা কিন্তু পড়লো, কিন্তু পড়লো কখন এটা দেখলো না, সূর্য উঠছে না, সূর্য উঠে গেছে, সে নামাজটা ঠিকই পড়লো। ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, যদি কোনো ব্যক্তি নামাজের টাইম পার করে নামাজও পড়ে, নামাজ পড়েও, তবুও সে কাফের হয়ে যাবে। নামাজ অস্বীকার করে না, নামাজি মানুষ নামাজ পড়ে, কিন্তু সমস্যাটা কি, সূর্য ওঠার আগে সে পড়লো না, ডিউটিতে যাব, ট্রেন ধরবো, বাস ধরবো, তার আগে এলারাম, মানে ঘুম নষ্ট করব না, আমি এলারাম লাগিয়ে দিলাম, দিয়ে সূর্য ওঠার পরে ফজরের নামাজ কাজা পড়ে নিলাম, নামাজ হবে না, হবে না। ইচ্ছাকৃতভাবে সময় পার করে যদি কেউ নামাজ পড়ে, তাহলে তার নামাজ হবে না। মোনাফেকদের এই যে নামাজ খুব ভারী নামাজ, তার মধ্যে সে যুগে ছিল এশার নামাজ, বর্তমান যুগে এশার নামাজ ভারী নয়, কারণ এশার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরে গল্প করতে নিষেধ করেছেন, ঘুমিয়ে যাও, কেন, যাতে করে ফজরের নামাজটা ঠিক মতো পড়তে পারো। আর আমরা তো মেন কাজই হচ্ছে এসার পরে, এসার পরে যত রকমের কাজ, যত রকমের সিরিয়াল, যত রকমের খবর, এক চ্যানেল সে চ্যানেল, 500-700 চ্যানেলের টিভি ঘরের ভেতরে, আর রিমোটের বোতাম টিপতে টিপতে টিপতে টিপতেই বহু রাত হয়ে যায়। সুতরাং এই নামাজ ভারী হওয়ার কথা না, ফজরের নামাজটা হয়ে যায় বিশাল ভারী মুনাফেকের জন্য, বিশাল ভারী ফজরের নামাজ। সুতরাং এই নামাজ হচ্ছে, নামাজ ত্যাগ করা হচ্ছে, নামাজে ফাঁকি দেওয়া হচ্ছে মুনাফেকি। মুসলমান তুমি মুনাফেক হইও না, মুসলমান তুমি মুনাফেক হইও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জামাতে যখন কায়েম জামাত একামত হতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে আমার ইচ্ছা হচ্ছে যে আমি কিছু যুবককে নিয়ে, আমি একজনকে নামাজের ইমামতি করতে ছেড়ে যাই এবং কিছু যুবককে নিয়ে সেই সব ঘরে যাই যে ঘরের লোক নামাজে আসে না। যদি আমার আশঙ্কা না হতো ওই ঘরে মহিলা আছে শিশু আছে তাহলে আমি তাদের ঘরকে জ্বালিয়ে শেষ করে দিতাম। কিসের জন্য বলা হয়েছে? যেহেতু তিনি জানতেন যারা নামাজে হাজির হয় না, যারা নামাজে উপস্থিত হয় না তারা হচ্ছে মুনাফিক। এবার সন্ধে ওরে বেনামাজি নামাজ কেন পড়িস না, নামাজ কেন ধরিস না, নামাজ যে তোর বিশাল কিছু, তাকিরে তুই শুনিস না, তাকিরে তুই মানিস না। নামাজের গুরুত্ব শুনুন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা বাকারা 43 নম্বর আয়াতে, ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিঈন। হে মুমিনরা, হে মুসলমানরা, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। রুকুকারী মানে নামাজি, নামাজ পড়ো, পুরুষ মানুষ হয়ে মসজিদে এসে নামাজ পড়ো। অনেক নামাজি ঘরে নামাজ পড়ে, নামাজ পড়ি ঘরে পড়ো, মসজিদে যান না কেন? বাবা যেতে পারি না, যেতে পারি না। যদি ওজোর থাকে তাহলে ঠিক আছে, আর যদি ওজোর না থাকে পুরুষ মানুষ এসো, আল্লাহ তাআলার আদেশ, ওয়ারকাউ মা'র রাকিঈন, রুকুকারীদের সাথে নামাজিদের সাথে এসে মসজিদে নামাজ পড়ো, এটা হচ্ছে ওয়াজিব। যদি জিজ্ঞাসা করেন তাহলে যারা বাড়িতে নামাজ পড়ে বিনা মসজিদে নামাজ হবে না? হবে না, ওলামাদের ফতোয়া আছে তাদের নামাজ যদিও হয়ে যায়, একটা হাদিসে আছে নামাজ হয় না, যারা বাড়িতে নামাজ পড়ে মসজিদ ছেড়ে তাদের নামাজ হয় না। আর ওলামারা বলছেন তবে অন্যান্য হাদিসের ভিত্তিতে বোঝা যায় নামাজ হয়ে যাবে, কিন্তু জামাত ত্যাগ করার, ওয়াজেব ত্যাগ করার কাবিরা গুনাহ হবে। যদি কেউ জামাত ত্যাগ করে জামাতে না আসে তাহলে তার কাবিরা গুনাহ হবে। তাহলে বুঝুন যে নামাজের গুরুত্ব কতটুকু, যে মুসলমানদেরকে আদেশ করা হয়েছে তোমরা নামাজ পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা জিনিসের ওপরে, আর তার মধ্যে নামাজ হচ্ছে ক নম্বরের, আগে শুরুতেই বলেছিলাম সেটা হচ্ছে কালেমা, তারপরেই হচ্ছে নামাজ। এখানে কালেমা সম্পর্কে বলতে গিয়ে একটা কথা আমাকে বলতেই হচ্ছে, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য, হয়তো আপনারা শুনেছেন কালেমা তাইয়েবা কাকে বলে। আমরা যে কালেমা তাইয়েবা বলি, এই কালেমা তাইয়েবাটা আমি শুনতে চাই এই গ্রামের একটা মানুষের কাছ থেকে। আপনি বলুন তো, আপনি কি ভোলাই পড়ে কালেমা তাইয়েবা কাকে বলে জানেন না? হ্যাঁ, কে বলতে পারে? আপনি বলুন, লজ্জা করবেন, এখানে লজ্জার কিছু নেই, সবাই আমরা জাহেল, জানি না, আপনি কিছু জানেন না, আমি কিছু জানি না, সমস্যা নেই, আপনি খালি কালেমা তাইয়েবাটা কি বলে দেন বলুন, আপনার মনের ভিতরে যেটা আসছে কালেমা তাইয়েবা কাকে বলে এটা বলবেন। কালেমা তাইয়েবা ছাড়া মুসলমান হওয়া যাবে? মোটেই না। সেই কালেমা তাইয়েবাটা কি? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই হচ্ছে কালেমা তাইয়েবা, কালেমা তাওহীদ, কালেমাতুল ইসলাম, যে কালেমা ছাড়া ইসলামে প্রবেশ করা যায় না। কিন্তু ভুল হচ্ছে আমাদের মাঝে, আমি যেজন্য বলতে চাচ্ছি সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা তাইয়েবা নয়। কালেমা তাইয়েবা হলো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা, যে কালেমা আসমান জমিন সমস্ত আল্লাহ ছাড়া সমস্ত সৃষ্টি থেকেও বেশি ওজনদার, সেটা হচ্ছে কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, বাস। এই কালেমার যে শ্রেষ্ঠ জিকির সেটা হচ্ছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ বলে জিকির করা যাবে না? এই কালেমা দেখবেন কিয়ামতের মাঠে একজন পাপী একজন অপরাধী 99টা রেজিস্টার সব পাপ লেখা আছে। বান্দা বলবে, আল্লাহ বলবেন, বান্দারে এত তুই পাপ করেছিস, তোর কি কোনো নেকি আছে নাকি, কোনো নেকি আছে নাকি? বান্দা বলবে, আল্লাহ গো, আমার মতো স্মরণ আসছে না যে আমি কোনো ভালো কাজ করেছি, আমি কোনো ভালো কাজ করেছি আমার মনে পড়ছে না। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, এ বান্দা নিরাশ হয়ে গেছে, ওর সেই কার্ডটি কোথা? কার্ড কার্ড কার্ড মানে এই যে একটা কাগজ টুকরার মতো কার্ড যাকে বলি আমরা, অনেকে পরিচয় পত্র দেয়, হ্যাঁ কি বলে পার্সোনাল কার্ড দেয়, যেটা আমার সঙ্গে যোগাযোগ করবেন টেলিফোন নম্বর লেখা থাকে কার্ডের মতো, ওর কার্ডটি কোথায় বের করো? আর নেকির দাঁড়ি পাল্লায়, নেকি বদি ওজন করার দাঁড়ি পাল্লায় ওজন করো। আর 99টা রেজিস্টার, বড় বড় রেজিস্টার, তার এত লম্বা লম্বা রেজিস্টার দাঁড়ি পাল্লার একদিকে চাপিয়ে দেওয়া হবে, তারপর কার্ডটি ফেরেশতারা নিয়ে দাঁড়ির অপর পাল্লায় চাপাবে। বান্দা ভাবে এই কার্ডটি এত বড় বড় মোটা মোটা রেজিস্টারের অন্যদিকে কি করে ভারী হবে? দেখা যাবে যে সেই কার্ডের ওজন ওই 99টা রেজিস্টার থেকে বেশি ভারী হয়ে গেছে। এই সর্বনাশ। বান্দা খেয়াল করে দেখবে তাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা তাইয়েবা হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা কয়টা? পাঁচটা না দুটো? আমরা আমাদের কায়দাতে যা লেখা আছে ছোট থেকে পড়েছি, কালেমা হচ্ছে পাঁচটা। পাঁচটা কালেমার কোনো দলিল নেই। কালেমা হচ্ছে দুটো, এক হচ্ছে কালেমা তাইয়েবা, আর দ্বিতীয় হচ্ছে কালেমায়ে শাহাদা বা শাহাদাতাইন, আর সেটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এদিকে এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন হাদিসে কোনো জায়গাতে এক জায়গাতে নেই। কোন একটা হাদিসে আছে জয়ীফ হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পতাকায় লেখা ছিল মুহাম্মাদু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনের দুই জায়গায় দুটো আয়াতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু দুটো মিলে কোনো কালেমা হয় না। কিন্তু আমাদের ওই যে ছোটবেলা থেকে সেই মূলো খেয়েছি, এখনো ঢাকার উঠছে মূলো মূলো, ওই শিখেছি পাঁচ কালেমা, শিখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইত্যাদি। শুধু এইটুকু বলার জন্য সতর্ক করলাম যে এটা সংশোধন করে নেবেন, অনেক কিছু সংশোধন হচ্ছে নিশ্চয়ই আমরা বুঝতে পারছেন। দেখেন সংশোধন বহু কিছু হয়েছে, আগে আমরা রাব্বানাল্লাহ কালহাম চিল্লিয়ে বলতাম, এখন মাশাআল্লাহ বলা হয় না, আল্লাহুম্মা ফিলিয়ারহাম নিওয়াহাদিনি ওয়াফিনি ওয়াজুকনি চিল্লিয়ে চিল্লিয়ে বলতাম, এখন বলা হয় না। কিন্তু দেখলাম ওই যে সূরা তিনের শেষকালে আলাইসাদা আল কি বলে বিআহকামিল হাকিমিন, তখন অনেকেই বলছেন বালা ওয়ানা আলা যালিকা মিনাশ শাহিদিন, এটাও সংশোধন হয়ে গেছে। অনেকে বলছেন না, অনেকে বলছেন, যাদের কাছে সংশোধনই পৌঁছেনি তারা বলছেন। অনেক কিছু সংশোধন আছে, করার আছে, সেগুলো ধীরে ধীরে সংশোধন করতে হবে। এই শ্রেণীর যে আমরা কায়দা বাগদাদি কায়দা বাগদাদিয়া পড়ে থাকি, আমাদের ইমাম সাহেবরা পড়িয়ে থাকেন, তাদের জানা নেই ফলেই আমরাও চোখ বন্ধ করে সেইগুলো পাঁচ কালেমা হিসাবে মেনে নিচ্ছি। আর কালেমায় শাহাদা কি বলে কালেমায়ে তাইয়েবা হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনে নিচ্ছি। মোট কথা, ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা, ইসলামের রুকুন হলো পাঁচটা, তার মধ্যে নামাজ হচ্ছে দুই নম্বর রুকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া কাব ইবনে আজরা আস-সিয়ামু জুন্নাহ ওয়াস-সাদাকাতু তুদফিউল খাতিয়াহ ওয়াস-সালাতু কুরবান আও ক্বালা বুরহান। হে কাব ইবনে আজরা, জেনে রাখো রোজা হচ্ছে ঢাল স্বরূপ, রোজা আসছে, রোজার বিষয়ে বলা দরকার ছিল কিন্তু আমি বললাম, ইনশাআল্লাহ আপনারা ইমাম সাহেবদের কাছে শুনবেন রোজা সম্পর্কে, রোজার ফজিলত সম্পর্কে ইত্যাদি। রোজা হচ্ছে ঢাল স্বরূপ, যে পাপ থেকে পাপ না করার ঢাল অথবা জাহান্নাম থেকে বাঁচার ঢাল। ওয়া সাদাকাতু তুদফিউ আল খাতিয়াহ, আর সাদকা সাদকা করা দান করা মানুষের গুনাহ দূর করে দেয়, মোচন করে দেয়। ওয়া সালাতু কুরবান, আর নামাজ হচ্ছে নৈকট্য দাতা, নৈকট্য দানকারী, কার নৈকট্য? আল্লাহর নৈকট্য দানকারী, অথবা বুরহান দলিল, মুমিন হওয়ার দলিল, জান্নাতে যাওয়ার সার্টিফিকেট, আপনার দলিল আপনার নামাজ আছে, আপনি সার্টিফিকেট পাবেন যে আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লম্বা হাদিসে বলেছেন, যখন মুআয ইবনে জাবালের হাদিস, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে এক সফরে ছিলাম, তারপর একদিন তার নিকটে হলাম, কাছাকাছি চলতে লাগলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলনিল জান্নাহ, এমন এক আমলের কথা বলে দিন যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে, ওয়া ইউবাইদনি আনিন নার, এবং আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি খুব বড় প্রশ্ন করেছো, বিশাল প্রশ্ন করেছো, শোনো, ইন্নাহু লা ইয়াসির, তা খুবই সহজ, আলা মা ইয়াসসারাহুল্লাহ, সহজ তার জন্য যার জন্য আল্লাহ সহজ করবেন, তাছাড়া ভারী, নামাজ হচ্ছে ভারী জিনিস, বললাম মুনাফিকদের জন্য ভারী, আর ওয়াইন্নাহা লা কাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, বিনয়ীদের জন্য হচ্ছে সহজ, আর শোনো, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কাউকে শরীক করবে না, ওয়া তুকিমুস সালাহ, তুমি নামাজ কায়েম করবে, ওয়া তুতিজ যাকাহ, যাকাত আদায় করবে, রমজানের রোজা রাখবে, আর বাইতুল্লাহর হজ করবে, আর তারপরে ওই হাদিসে আছে যে যে হাদিসে বলা হয়েছে যে নামাজ হচ্ছে দিনের খুঁটি, নামাজ হচ্ছে দিনের খুঁটি, আর অমুদুল ইসলাম বলা হচ্ছে অমুদুহুস সালাহ, আর নামাজ হচ্ছে দিনের খুঁটি, এই খাম্বা মাঝখানে যে আছে এই খাম্বাটা সরিয়ে দিলে বিল্ডিংটা পড়ে যাবে, ঠিক নামাজ হচ্ছে, যার নামাজ নেই তার দিন কিন্তু পড়ে যাবে। উম্মে সালামার হাদিস আছে, উম্মে সালামার হাদিসে বলা হয়েছে তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় হয়, তার শেষ যে ওসিয়ত ছিল, শেষ যে নসিহত ছিল সেটা কি ছিল, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ওসিয়ত, তোমরা নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে, আর দাস দাসীদের ব্যাপারে, তাদের অধিকারের ব্যাপারে সচেতন থাকবে, এ হচ্ছে নামাজের বিশালতা, নামাজের গুরুত্ব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম আমল কোনটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আস-সালাতু লি ওয়াক্তিহা, যথা সময়ে নামাজ আদায় করা। কুলতু সুম্মা আই, তারপর কি ইয়া রাসূলুল্লাহ, তারপর বললেন মা বাপের খিদমত করা, তারপর জিহাদ করা ইত্যাদি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হাফিজু আলা সালাওয়াতি ওয়াসসালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, সূরা বাকারা 238 নম্বর আয়াত, তোমরা নামাজের হেফাজত করো, নামাজের হেফাজত করো, ওয়াল্লাযিনা হুম লিসালাতিহিম দাঈমুন হাফিজুন, যে বিভিন্ন জায়গায় কোরআনে আছে হেফাজত করতে বলা হয়েছে, নামাজ এমন জিনিস যার সংরক্ষণের দরকার আছে, যথা সময়ে নামাজটা মসজিদে গিয়ে পড়ার জন্য দায়িত্বশীলতা দরকার আছে, মা বোনেরা বাড়িতে আজান শুনে নামাজ পড়বেন, দায়িত্বশীলতা দরকার আছে, এই কাজটা করি সে কাজটা সারি এটা করি, করতে করতে নামাজের সময় অনেকে পার করে ফেলে, আর অপবিত্রতার সময় যাদের মাসিক যাদের পিরিয়ড হয়, পিরিয়ডের সময়েও যখন পাক হয়ে যায় তখন গোসল করে নামাজ শুরু করতে হয়, আচ্ছা আজকে নয় কালকে গোসল করব, কালকে হলো না মেহমান চলে এলো পরশু গোসল করব, গোসল না করে তো নামাজ হয় না, চুল না ধুলে নামাজ হবে না, এইভাবে একদিন দুদিন পার করে দিয়ে গোসল করলে তারপরে নামাজ পড়ব, এ যেন ফরজ নয় এ যেন গরজ, এ যেন নামাজ ফরজ নয় এ হচ্ছে গরজের নামাজ, আমার ইচ্ছা মতো আমি পড়ব, খেয়াল খুশি অনুযায়ী পড়ব, না নামাজ হচ্ছে বিশাল জিনিস, তুমি বোঝো আল্লাহ তাআলা এর সংরক্ষা এর সুরক্ষা করতে বলেছেন, হেফাজত করতে বলেছেন, পাবন্দি করতে বলেছেন, নিয়মিত করতে বলেছেন, সুতরাং এই ব্যাপারে কোনো গাফলতি করা যাবে না। নাওফাল ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে মান ফাতাতহু সালাতুল আসরি ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল তার জন্য তার যেন পরিবার এবং মাল সম্পদ লুণ্ঠন হয়ে গেল। নামাজের কত বড় গুরুত্ব, যারা নামাজে আছে, নামাজিরা যখন নামাজে মারা যাবে, কবরে যখন তাকে তোলা হবে, তাকে যখন প্রশ্ন করার জন্য জাগানো হবে, তখন জানেন কি করবে, সে সে যখন পান উজুর জন্য পানি খুঁজবে, যেমন মনে হবে সূর্য ডুবতে যাচ্ছে গো, আমার আসরের নামাজটা ছুটে যাচ্ছে গো, উজুর পানি কই, আর ফেরেশতারা বলবে নামাজের সময় চলে গেছে, এখন প্রশ্নের উত্তর দাও, বুঝতে পারছেন নামাজের একটা চাহিদা, নামাজ যখন হবে নামাজের একটা চাহিদা হবে, এমন অবস্থা হবে। আপনারা অনেক শুনেছেন যে মুয়াজ্জিন, যারা মসজিদে মুয়াজ্জিনই করেন আল্লাহু আকবার, তাদের কত ফজিলত, কিয়ামতের দিনে তাদের গর্দান সব থেকে উঁচু হবে, আর যারা আজান শুনছে পাথর গাছ বাড়ি মানুষ সবাই কিয়ামতের দিনে সাক্ষী দেবে। এই মুয়াজ্জিনের হচ্ছে গুরুত্ব, এই মুয়াজ্জিন যখন মুয়াজ্জিনই করবে, মুয়াজ্জিনই করতে করতে মারা যায়, তখন সে মরার সময় কি বলে, আল্লাহ আকবার আল্লাহ আকবার, অভ্যেস হয়ে গেছে। আর যদি ব্যবসায়ী হয়, একটা পাঁচ জোড়া দশ, যত চুকবে তত রস, একটা পাঁচ জোড়া দশ ডেলি হকারি করছে, মরার সময় কি বলবে, ওই একটা পাঁচ জোড়া দশই বলবে। মানুষের অভ্যাস, আর মানুষ হচ্ছে অভ্যাসের দাস। সে যে কথাটা বেশি বলবে সেই কথা দেখবেন, যারা কথায় কথায় চোয়ারি করে, রাখাল বাগালের মতো কথা বলে, ওই তালগোসা দিয়ে ম দিয়ে আরো কত রকমের কাঁচা কাঁচা বাখানা করে, দেখবেন নামাজ কি বলে মরণের সময় তার ওই অবস্থায় হবে, তার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে না। মোট কথা, নামাজ যদি আপনার ছুটে যায় তো আপনার অবস্থাটা কি হয়? যদি মনে করেন একজন নামাজী ব্যক্তি ফজরের নামাজ ছুটে গেল, জামাত ছুটে গেল, উঠে দেখলো যে জামাত শেষ হয়ে গেছে, এই সকাল হয়ে গেছে, তার মনে সারা দিন হাই পস্তানি থাকবে। আমি আশা করি এর মধ্যে অনেক অভিজ্ঞ লোক আছেন, একদিনের সকাল হয়ে গেছে সারা দিন পস্তানি হয়েছে, আরে আজকে ফজরের নামাজটা ছুটে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল, আসরের নামাজকে সালাতে উস্তা বলা হয়েছে, আসরের নামাজ মান সাল্লাল বারদাইন দাখলাল জান্নাহ, যে ব্যক্তি দুই ঠান্ডা নামাজ পড়বে ফজরের এবং আসরের জান্নাতে যাবে। আর তার মানে বাকি তিন ওয়াক্ত না পড়লে হবে না, তা না, উদ্দেশ্য তা নয়। যত্ন সহকারে আসরের নামাজ পড়লে সালাতে উস্তা বলা হয়েছে। এই নামাজ ছুটে গেলে তোমার কি হওয়া উচিত? একজন নামাজের মনে আফসোস হবে যে আসরের নামাজটা ছুটে গেল। কেমন আফসোস হবে? কেরালাতে আপনার ছেলে গেছে চাকরি করতে, কেরালাতে চাকরি করছে কিংবা ব্যাঙ্গালোরে চাকরি করছে কিংবা কলকাতায় চাকরি করছে, আপনি আপনি টেলিফোন করলেন ছেলেকে, বাবা ঘরে ফিরে আয় রে, রাতে ডাকাতি পড়ে তোর বউ, তোর ছেলে মেয়ে এবং তোর সমস্ত সোনা দানা টাকা পয়সা নিয়ে চলে গেছে। আপনার ছেলে এই কথা শুনে হার্টফেল করবে না করবে না? হার্টফেল না করুক, তার হার্টফেল করার মতো অবস্থা হবে না হবে না? কি বললে বাবা, এত সর্বনাশ হয়ে গেছে, বউও নিয়ে চলে গেছে, ছেলে মেয়েও নিয়ে চলে গেছে, সোনা দানা টাকা পয়সা সব লুটে নিয়ে চলে গেছে, সেই ছেলের অবস্থা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজির আসরের নামাজ ছুটে গেলে তার এই অবস্থা হয়। নামাজিরা এরকম অবস্থা, আরে পড়ে নেব, হ্যাঁ নামাজ চলছে, হ্যাঁ আমরা পড়ে নেব, খবরটাই খবরটা দেখিনি, এই চালটা চেলেনি, এই দানটা খেলেনি, যারা তাস ফাটে, যারা ক্রাম খেলে, যারা আড্ডা মারে, আজান হয়ে গেছে, আচ্ছা পড়ছি তো নামাজি, কিন্তু আড্ডাবাজ, এই এই সিনটা দেখিনি, আরে এই এই সিরিয়ালটা শেষ হয়ে যাক, নামাজ পড়লি তো হলো, আরে আমরা জামাত করে নেবো, সমস্যা নেই। আহা কি সুন্দর কথা! আমরা অনেক সময় মনে করি দ্বিতীয় জামাত জায়েজ, নিয়ে মনে করি দু তিনজন আছে আমরা জামাত করে নেব, আর আসল জামাত যখন প্রথমে হয়ে যায় তার গুরুত্ব আর তোমার জামাতের এক এক কি গুরুত্ব হবে? অসম্ভব, দুটো জামাত এক না। যেটা জামাত যার যার সঙ্গে নামাজ পড়া ওয়াজেব সেটা হচ্ছে প্রথম জামাত, আজানের পর যে ইমাম সাহেব নিয়ে যে জামাতটা হয় তার খেয়াল রাখতে হবে, তার গুরুত্ব রাখতে হবে। কিন্তু তুমি নামাজ পড়লে বাস, নামাজের কোনো ব্যথা নেই, নামাজ ছুটে গেলে কোনো বেদনা নাই, কি নামাজ তোমার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তির আসরের নামাজ ছুটে যায় তার যেন ধন সম্পদ এবং পরিবার লুট হয়ে যায়। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তির আসরের নামাজ ছুটে মানে ছেড়ে দেয়, আসরের নামাজ যে ছুটে যায় ছুটে ছেড়ে দেয়, তার আমল ধ্বংস হয়ে যায়, তার আমল পণ্ড হয়ে যায়, শুধু আসরের নামাজ। এটা আসরের নামাজের গুরুত্ব বোঝাবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে বলুন, যে ব্যক্তির পাঁচ ওয়াক্তের নামাজ ছুটে যায় তার কি হওয়া উচিত? যে ব্যক্তি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না তার কি হওয়া উচিত? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল দোজক, মুসল্লিদের জন্য ওয়াইল দোজক। তো ওয়াইল দোজক যদি মুসল্লিদের জন্য হয় তাহলে যারা নামাজ পড়ে না মোটেই, বেনামাজিদের জন্য কোন দোজক হবে? আমি যদি সময় হয় বলবো ইনশাআল্লাহ, বেনামাজিদের জন্য কোন দোজক আছে, ওয়াইল কোন নামাজিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে উদাসীন থাকে, নামাজ এই পড়ছি, নামাজই নামাজ পড়ছি, এই কি যাচ্ছি, যেতে যেতে নামাজ যখন দেখবে যে হ্যাঁ সময় পার হয়ে যাচ্ছে কিংবা হয়ে গেছে, তখন কোন রকম ঠুকে দিল, দু চার রাকাত জোড়া রাকাত আছে, কোন রকম ঠুকে দিল, কোন রকম ফরজটা পড়ল সুন্নত বাদ গেল ইত্যাদি। নামাজি হওয়া সত্ত্বেও যারা ইব্রাহিম লোক দেখানি নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল দোজক। তাহলে নামাজি হওয়া সত্ত্বেও দোজক যদি যেতে হয়, ওয়াইল বলা হয়েছে জাহান্নামের একটা উপত্যকা, উপত্যকা কাকে বলে, দুই দিকে পাহাড় মাঝখানে যেদিকে পানি বয়ে যায়, পানি বয়ে যায় যদি বারো মাস পানি বয় তাকে নদী বলা হয়, আর পানি পানি হয় তখন পানি বয়ে যায় কিন্তু অন্য সময় শুকনো থাকে তাকে নদী বলা হয় না, তাকে বলা হয় কি উপত্যকা। উপত্যকা দুই পাহাড়ের মাঝখানের অংশটাকে জাহান্নামে, এরকম উপত্যকা আছে জাহান্নামের আগুনের পাহাড় আছে আর মাঝখানে উপত্যকা আছে। বেনামাজি না, নামাজির জন্যই উপত্যকায় জায়গা হবে। কারণটা কি, দোষটা কি, নামাজের সময় পার করে নামাজকে নষ্ট করে নামাজ পড়েছে, এই জন্য আল্লাহ বলছেন ওয়াইলুল মুসাল্লিন। তাহলে যে ব্যক্তি নামাজি হওয়া সত্ত্বেও ওয়াইলে যাবে, তাহলে নামাজ একেবারে বিলকুল যারা পড়ে না বেনামাজি তারা কোথায় যাবে বুঝতে পাচ্ছেন? আল্লাহ তাআলা সূরা মারিয়ামে বলছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া গাই। ওখানে গাই নামক একটা জাহান্নামের উপত্যকার কথা বলা হয়েছে, যে বেনামাজি নয় নামাজি সে নামাজি ওই গাই নামক উপত্যকায় যাবে। তার কারণ কি, যেহেতু সে নামাজকে নষ্ট করে পড়েছিল, নামাজ শৈথিল্যের সাথে পড়েছিল, নামাজের সময় পার করে পড়েছিল, নামাজি হওয়া সত্ত্বেও জাহান্নামে যাবে, তাহলে বেনামাজি কোথায় যাবে, কোন জাহান্নামে যাবে, ইনশাআল্লাহ সময় পেলে আপনারা নিশ্চয়ই শুনতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের গুরুত্ব দিয়ে বলছেন আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়াইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি। প্রথম আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিনে সর্বপ্রথম প্রশ্ন যেটা হবে, কিছু বিষয় আছে আল্লাহ তাআলা প্রথম বিচার প্রথম হিসাব নেবেন, প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর মাঝে, প্রতিবেশী প্রতিবেশী ঝগড়া, হাঁস মুরগি নিয়ে ঝগড়া, পানি বের করা নিয়ে ঝগড়া, ময়লা ফেলা নিয়ে ঝগড়া, গাড়ি রাখা নিয়ে ঝগড়া, এই প্রতিবেশীর বিচার প্রথমে আল্লাহ তাআলা কিয়ামতে করবেন। কোন জিনিসের কোন বিষয়ের প্রথম বিচার হবে, আল্লাহর নিয়ামত সংক্রান্ত নিয়ামতের প্রথম বিচার হবে, প্রথম প্রশ্ন হবে ঠান্ডা পানি যার নাম হচ্ছে জীবন, সেই সম্পর্কে আল্লাহ তাআলা প্রথম বিচার নেবেন যে বান্দারাই তোকে ঠান্ডা পানি দান করেছি। আর ঠান্ডা পানি আমরা যে চব্বিশ ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে অক্সিজেন নিচ্ছি, এই অক্সিজেন নিয়ামত না, এই যে হাওয়া নিয়ামত না, হাওয়া ছাড়া বাঁচতে পারবো? পানি তো বটেই, পানি ঠান্ডা ঠান্ডা পানি পান না করলেও আমরা তার জীবন থাকবে না, হাওয়া না পেলেও জীবন থাকবে না, কিন্তু আল্লাহ তাআলা প্রশ্ন করবেন কিসের ব্যাপারে, পানির ব্যাপারে। আল্লাহ বান্দা তোকে আমি ঠান্ডা পানি পান করিয়েছি, বল তার হিসাব, তার কি শুকরিয়া আদায় করেছিস। আর বান্দার হক সংক্রান্ত প্রথম যে প্রশ্নটা হবে, প্রথম যার হিসাব হবে সেটা হচ্ছে খুন, খুনের হিসাব। কেউ যদি মানুষ খুন করে থাকে আর সেই খুনের বিচার তার প্রথম করা হবে, আর বান্দা আল্লাহ তাআলার হক সংক্রান্ত প্রথম যেটা হিসাব হবে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাহ, নামাজের হিসাব। বান্দা তুমি নামাজ পড়েছো কি না, তোমার নামাজ যদি ঠিক হয় বাকি জাকাতে আচ্ছা চলো ঠিক আছে, রোজা ঠিক নাই আচ্ছা ঠিক আছে চলো, হজ ঠিক মতো করো নাই চলো ঠিক আছে, নামাজ যেহেতু ঠিক আছে। আমাদের স্কুল কলেজে দেখবেন যে মেন সাবজেক্ট, সেই সাবজেক্টে পাস করলে অ্যাডিশনাল সাবজেক্ট আর অন্যান্য সাবজেক্টে দেখা হয় না, চলো পাস করিয়ে দিই। কিন্তু মেন সাবজেক্টে যদি ফেল হয় তাহলে ওই সাবজেক্টে যতই ভালো নম্বর নিয়ে আসো সে ফেল গণ্য হবে। আল্লাহ তাআলা হিসাব নেবেন নামাজের, নামাজ যদি ঠিক থাকে তাহলে তার সমস্ত আমল ঠিক, আর নামাজ যদি গলত হয়, নামাজ যদি ভুল হয় তার সব কিছু ভুল হয়ে যাবে। বুঝতেই পারছেন নামাজের গুরুত্ব, সন্ধে ওড়ে বেনামাজি নামাজ কেন পড়িস না, নামাজ কেন ধরিস না, নামাজ যে তোর ফরজ জিনিস তা কি রে তুই বুঝিস না, তা কি রে তুই মানিস না, ফরজ নামাজ হচ্ছে ফরজ জিনিস। স্যার যদি আল্লাহ তাআলা রাসূল আল্লাহ তাআলা কোরআন মানে কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই নামাজকে ফরজ করেছেন, নামাজ কোনো সময় মাফ না। কোন কোন ব্যক্তির জন্য নামাজ মাফ, কোন কোন ব্যক্তির নামাজ মাফ, নম্বর এক পাগলের জন্য নামাজ মাফ, যে পাগল তার জন্য নামাজ নেই, নামাজ মাফ। নম্বর দুই, যে নাবালক, নাবালক শিশুর জন্য নামাজ মাফ। আল্লাহ তাআলা যদি কোনো শিশুকে নাবালক অবস্থায় মৃত্যু দেন, আল্লাহ প্রশ্ন করবেন না। আর নম্বর তিন, মারফতি মার্কা, যারা মারফতি পেয়ে গেছে তাদের নামাজ নেই, নামাজ মাফ, তাই না? যারা শরীয়ত তরিকত হাকিকত মারফত, যে মারফতে পৌঁছে গেলে আর নামাজ রোজা নেই, না, আল্লাহ ছাড়বেন না, তাদের জন্য নামাজ মাফ নয়। কিন্তু আর কার জন্য নামাজ মাফ? মহিলাদের, মহিলাদের যখন প্রত্যেক মাসে পিরিয়ড হয়, পাঁচ দিন, সাত দিন, তিন দিন, যার যেমন অভ্যেস, সেই পিরিয়ডের সময়ে নামাজ মাফ। বাকি কোনো মানুষের জন্য, বাকি কোনো মুসলিমের জন্য, চাহে মহিলা হোক চাহে পুরুষ হোক, তার জন্য নামাজ মাফ নয়। সাবালক হওয়ার পর থেকে নিয়ে যতক্ষণ তার জ্ঞান থাকবে, জ্ঞান থাকতে তার নামাজ মাফ করা হবে না। তুমি যদি বসে দাঁড়িয়ে না পারো বসে পড়ো, বসে না পারলে শুয়ে পড়ো, তবু নামাজ মাফ নয়। নামাজ উজু করতে পারো না, তবুও নামাজ মাফ নয়। সবসময় পেশাব পায়খানা বেরোচ্ছে, তবুও নামাজ মাফ নয়। আপনারা জানি না, শুনে থাকবেন নামাজের কাফফারা আদায় করে অনেক জায়গাতে আছে। আব্বাজান নার্সিংহোমে ভর্তি ছিলেন, পাঁচ দিন নামাজ পড়তে পারেননি, কাফফারা কি হবে? পাঁচ দিন নামাজ পড়তে পারেননি, এর কাফফারা কি হবে? কেন নামাজ পড়তে পারেননি? না, ওই হাতে সেলাইন ছিল, তারপরে পায়ে ব্যান্ডেজ ছিল, অ্যাক্সিডেন্টের ফলে পায়ে ব্যান্ডেজ, যে পাটা বেঁধে থাকে উপর দিকে তুলে রাখে, তার নামাজ আছে না নেই? তার নামাজ মাফ কি না? তারও নামাজ মাফ না। সব সময় পেশাব ঝরছে, পাইপ লাগানো আছে, পেশাব ঝরতেই আছে, তার নামাজ মাফ কি না? নামাজ মাফ না। তা আব্বাজানের কাফফারা কি? নামাজ পড়া। তুমি আব্বাজানকে নামাজ পড়াও, বলো আব্বা আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, জোহরের নামাজটা পড়ে নাও। বাবা উজু করবো কি করে? উজু করতে হবে না, তায়াম্মুম করিয়ে দাও মাটি দিয়ে। বাবা আমি হাত তো বাঁধা আছে, আমি তায়াম্মুম করতে পারবো না, বিনা তায়াম্মুমে নামাজ পড়ো, নামাজ মাফ নয়। নামাজ পড়াও সময়ে সময়ে। যদি কোনো ব্যক্তি পায়খানার ট্যাঙ্কিতে পড়ে যায়, সে বেচারি উঠতে পারছে না, নামাজের সময়গুলো পার হয়ে গেছে, নামাজ মাফ হবে না? ওইখানেই নামাজ পড়তে হবে। কোন ব্যক্তি নড়াচড়া কিচ্ছু করতে পারে না, চোখের এশারা নামাজ পড়তে হবে, চোখের এশারাও করতে পারে না, মনে মনে ভিতরে নামাজ পড়তে হবে, যেহেতু তার জ্ঞান আছে, নামাজ কোনো সময় মাফ না। নামাজ ওই যে পাগলের বলা হলো, জ্ঞান নেই, জ্ঞান শূন্য হয়ে গেছে, তার জন্য মাফ। আর যদি মহিলাদের মতো অবস্থা হয়, তার জন্য নামাজ মাফ। আর যদি আপনি নাবালক হন, তাহলে আপনার জন্য নামাজ মাফ। নামাজ যুদ্ধের ময়দানেও নামাজ মাফ নয়। যুদ্ধ চলছে, শত্রুরা সামনে আছে আর পেছনে আপনি এখানে আছেন, সেই যুদ্ধের ময়দানে নামাজের সময় হলে আপনাকে নামাজ পড়তে হবে, বরং জামাত সহকারে নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লি কায়মান ফাইন লাম তাসতাতে ফাকায়দান ফাইন লাম তাসতাতে ফালা জাম। কথা বলা হলো কোরআনে, আল্লাহ বলছেন, ফাইন শিফতুম ফারিজালান আও রুকবানা ফাইজা আমিনতুম ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তাআলামুন, সূরা বাকারা 239 নম্বর আয়াতে। ভয় পেলে, শত্রুর ভয় হলে তোমরা চলা অবস্থায় নামাজ পড়ো, তবু নামাজ মাফ না। সওয়ারি অবস্থায় নামাজ পড়ো, তবু নামাজ মাফ না। গাড়ি চলছে, আমরা প্লেনে আসি, যদি নামাজের সময় পার হওয়ার ভয় থাকে, প্লেনেই নামাজ পড়ে নিতে হবে, ট্রেনে নামাজ পড়ে নিতে হবে, বাসে নামাজ পড়ে নিতে হবে। এমনিতে ফরজ নামাজ জায়েজ না, কিন্তু যদি মনে করি যে আমি যখন এয়ারপোর্টে নামবো নামাজের সময় পার হয়ে যাবে, তাহলে প্লেনেই পড়ে নিতে হবে, নামাজ কিন্তু মাফ না কোনো অবস্থাতে। তারপর যুদ্ধের ময়দানে বললাম, আর আল্লাহ তাআলা বলছেন, ফাইজা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম ফাইজা তুমানান্তুম ফাকিমুস সালাহ ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। যথা সময়ে মুমিনদের উপরে নামাজ ফরজ করা হয়েছে। যখন তোমরা নিরাপদ লাভ করবে, নিরাপত্তা লাভ করবে, তখন তোমরা জমিনের উপরে মসজিদে গিয়ে নামাজ কায়েম করো। বাকি যে যেখানে থাকবে, সফরে অবস্থায় থাকবে, কোথাও বনে জঙ্গলে থাকবে, যেখানে তোমরা থাকবে, নামাজের সময় হলেই মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে পুরো পৃথিবীটাকে। এমন কি নামাজের জায়গা যদি কাফেরের হয়, নামাজ হবে না? হবে না। নামাজে আপনি যখন জায়গা গেলেন, কোথাও গেলেন, বেড়াতে গেলেন কিংবা বনে জঙ্গলে গেলেন, সেখানে যে জায়গাটা নামাজ পড়বেন সেটা মুসলমানের নয়, অমুসলমানের জায়গা, সেখানে দাঁড়িয়ে নামাজ হবে না? হবে না, নামাজ পড়তে হবে, সেখানেই নামাজ হবে, কারণ ও জায়গা মুসলমানের মালিকানায় আছে, কিন্তু আসল মালিক কে? আল্লাহ। সেখানেও আপনাকে নামাজ পড়তে হবে। এখানে কোনো, এখানে নামাজ পড়ার কোনো জায়গা নেই। মনে করেন একটা জায়গা পেয়েছেন, সেখানে হচ্ছে চার্চ, গির্জা, সেখানেও আপনাকে নামাজ পড়তে হবে। আপনার জন্য নামাজ মাফ না। আপনি বেরোবার ক্ষমতা না থাকে ওই চার্চ গির্জাতে, জেলে যারা থাকে, সেলুলেট জেল, যেখানে নড়াচড়া করা যায় না, সেখানেও তাকে নামাজ পড়তে হবে। নামাজের এতটা গুরুত্ব আমাদের শরীয়তে আছে যে কোনো রকমভাবেই নামাজ মাফ কাজা করা যাবে না, নামাজ বাদ দেওয়া যাবে না। সুতরাং নামাজ যদি আপনার ছুটে যায়, কাজা ছাড়া কোনো কাফফারা নেই। অনেকে টাকা পয়সা হিসাব লাগায়, মারা যাওয়ার পরে আব্বা জানে 40 ওয়াক্তে নামাজ কাজা হয়েছে, 40 × এত টাকা বলে দেয়, দিয়ে এত টাকা দিলে বাস তার নামাজের কাফফারা হয়ে যায়, নামাজ মাফ হয়ে যায়। কোনো কোনো জামাতে এটা চলে চালু আছে, কিন্তু এর কোনো ভিত্তি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া সালাতান আও নামা আনহা ফাকাফারাতুহু ওয়ায়ুসাল্লিহা ইযা যাকারাহা। কাফফারা হলো যদি কেউ নামাজ ভুলে যায়, নামাজ পড়তে পারেনি, যদি কেউ নামাজ পড়তে না পারে, তাহলে তার কাফফারা হলো তা আদায় করা, এ ছাড়া আর কোনো কাফফারা নেই। তার মানে টাকা পয়সা দিয়ে যে বাঁচা যাবে তা নয়। রোজা যদি কারো ছুটে যায়, রোজা কি করা যায়? নজরের রোজা হয় তো, ছেলেরা যদি কাজা করে দেয়, মেয়েরা কাজা করে দেয়, কাজা হয়ে যায়। আর রমজানের রোজা যদি হয়, মানে কাজা রেখে বাবা মারা গেছে, মা মারা গেছে, তো ছেলেরা তার তরফ থেকে মিসকিন খাইয়ে দেবে, এক একটা মিসকিনের পেছনে সবাই 1 কিলো করে চাল দিলে রোজা মাফ হয়ে যাবে। নামাজ মাফ করাবার এরকম ব্যবস্থা শরীয়তে দেওয়া হয়নি। নামাজ আদায় ছাড়া আর কোনো উপায় নেই। সুতরাং ঠিক আছে, নামাজের আরো গুরুত্ব, অনেক গুরুত্ব আছে, হয়তো বলে আমি শেষ করতে পারবো না, সময়ও শেষ হয়ে আসছে। সন্ধ্যে ওড়ে বেনামাজি, নামাজ কেন পড়িস না? নামাজ যে তোর মুসিবতের সাথী তা কি ভাবিস না? এই কথা বলে আমি শেষ করব। কিছু প্রশ্ন আছে, তার উত্তর দিতে হবে। নামাজ হচ্ছে বালা মুসিবত, বালা মুসিবতের সময়ে নামাজ হচ্ছে সাথী। আপনি যখন কোনো বিপদে পড়বেন, আপনি যখন কোনো মুসিবতে পড়বেন, আল্লাহর কাছে চাওয়া দরকার হবে, আল্লাহর কাছে চাইবেন। বহু ভাই চাকরি পাচ্ছেন না, ঘরে খাবারের ব্যবস্থা নেই, বহু মহিলা খাবারের জন্য পেরে বাড়িতে রান্নার চাল পাচ্ছেন না, বাড়িতে অসুস্থ রোগী আছে, তাকে দেখাবার, চিকিৎসা করাবার পয়সা অর্থ জোগাড় করতে পাচ্ছেন না, তখন আল্লাহর কাছে চাইতে হবে। তখন আপনি নামাজের মাধ্যমে চান। আল্লাহ তাআলা বলছেন, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, ধৈর্য ধরো এবং নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এরকম বিপদ আপদ আসত, যখন তিনি দুঃখ দুর্দশাগ্রস্ত হতেন, যখন খুব দুশ্চিন্তায় পড়তেন, তখন নামাজে দাঁড়িয়ে যেতেন এবং নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। আর এই কথাও বলেছি যে নামাজের ভিতরেই হচ্ছে মোনাজাত। আপনি আপনার খাস মোনাজাতটা সিজদায় করতে পারেন। বান্দা সবচেয়ে আল্লাহর নিকটবর্তী তখন হয় যখন সে সিজদায় থাকে। সিজদায় গিয়ে 3 বার তসবিহ পড়বেন, তারপরে আপনি মোনাজাতের কথাটা বলবেন। যদি বলেন যে আমার এমন একটা চাওয়া আছে, বাংলাতে কি চাওয়া যাবে? অনেকে বলেন বাংলাতে চাওয়া যাবে, আমরা বলি না বাংলাতে চাইবেন না। নামাজের ভিতরে বাংলা বলবেন না, আল্লাহ আল্লাহ রসুলের ভাষা বলবেন, আল্লাহ আল্লাহ রসুলের ভাষাতে মোনাজাত করবেন নামাজের ভিতরে। আর যদি আপনার আল্লাহ আল্লাহ রসুলের ভাষা জানা না থাকে, তাহলে বাংলা না বলে আম দোয়া ব্যবহার করবেন, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। মনে করুন আপনার অসুস্থ রোগীর জন্য আপনি চাইছেন সুস্থ হোক, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আপনার নিয়ত থাকবে যে আমার রোগী সুস্থ হোক। যদি কোনো অবিবাহিত যুবক ভাই ভালো মেয়ে চান বিয়ে করার জন্য, আপনি চাইবেন আল্লাহর কাছে নামাজের ভিতরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আপনার নিয়ত থাকবে যেন আমি একটা ভালো দিনদার মহিলা পাই। আল্লাহ, বিয়ে তো, মেয়ে তো অনেক পাওয়া যায়, কিন্তু ভালো মেয়ে পাওয়া বড় কঠিন। এখন অনেক কথা আছে, বাকি কথা বাকি হবে ইনশাআল্লাহ পরে, আজকে সময় যেহেতু শেষ হয়ে গেছে, চলুন আমরা প্রশ্ন উত্তরের কিছু শুরু করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যা শুনলাম তার উপর আমল করার। বলা হচ্ছে কি, বিবাহ পড়ার বিধান কি? বিবাহ পড়ার না পড়ানো, বিবাহ পড়ানোর তরিকা কি? বিধান কি জিনিস আলাদা, তরিকা কি জিনিস আলাদা? তো বিবাহ পড়ানোর বিধান তো বিবাহ পড়াতেই হবে, না তাহা মানে সংসার পড়া হালাল হবে না। এখন পড়ানোর তরিকা কি? আমাদের দেশে যে পড়ানোর তরিকা প্রচলিত আছে, যে যেভাবে বিয়ে পড়ানো হয়, প্রথমে উকিল নির্ধারণ করা হয়, উকিল নির্ধারণ করে দুজন সাক্ষী দিয়ে পাঠানো হয় মেয়ের কাছে। তারপরে শাড়ি টাঙানো আছে, পর্দা তো নেই, আর পর্দা নসিন ঘর হলে আলাদা কথা, আর পর্দা নসিন না হলে কমসে কম শাড়ি টাঙিয়ে দেয়। আজকাল শাড়িও টাঙাচ্ছে না, একই প্যান্ডেলের ভিতরে নারী পুরুষ মাথায় কাপড়ও নিচ্ছে না, সমস্যা নেই। তো শাড়ি টাঙালো আর না টাঙালো, গিয়ে আমাদের ইমাম সাহেব বা উকিল সাহেব গেলেন, কাজী সাহেব গেলেন, গিয়ে বিবির কাছে এজেন্ট নিচ্ছেন, অমুক গ্রামের অমুক এত টাকা দেনমোহরের বিনিময়ে তোমাকে বিয়ে করতে এসেছে, তুমি কি বিয়ে করতে রাজি আছো? তখন মেয়ে হুঁ বলে, আবার সে যদি হুঁ বলতে লজ্জা করে পাশ থেকে তার খালা বলে দেয় হুঁ, এবারে বিয়েটা কার সাথে হয় আল্লাহ জানে। যাই হোক, তো এই যে হুঁ নেওয়ার যে একটা ব্যবস্থা, এই ব্যবস্থা শরীয়তের নয়। তারপরে এলো, আপ কোন হ্যায়, আমি উকিল, তো কোন হ্যায় মে গওয়াহ, আমি হচ্ছি সাক্ষী। তো কি শুনলেন আপনারা, বিবি এজেন্ট দিয়েছেন? হ্যাঁ, বিবি বালেগা, তিনি এজেন্ট দিয়েছেন, বলুন। তো বললো, অমুক অমুক গ্রামে, অমুক গ্রামের বাসিন্দা, অমুকের বা পুত্র এত টাকা মোহরের বিনিময়ে, হ্যাঁ বিবি এজেন্ট দিয়েছেন, বিয়ে কবুল করেছেন। আর একবার বলুন, আবার একবার বললো, আর একবার বলুন নি কবরওয়ালায়, তিনবার। এ হচ্ছে নাটক, এগুলো হচ্ছে নাটক, এটা শরীয়তের বিধান নয়। এ গেল। তারপরে কালকে একটা নতুন জিনিস আমি দেখলাম, এই জন্য আমি আমার বিবাহ দাম্পত্যে উল্লেখ করতে পারিনি, সেটা হচ্ছে বিয়ে পড়ানোর আগে বরকে বলা হলো দরুদ পড়ো। কালকে দেখেছেন বিয়ে পড়ানো হলো, আপনারা যারা অনুষ্ঠান স্কুলে দেখেছেন, বিয়ে পড়ানোর আগে, ইজাব কবুল করার আগে বরকে বলা হলো দরুদ পড়ো, দরুদ শরীফ পড়ো, সে দরুদ শরীফ পড়ল। এটা একটা বিদাত। কোন কোন জায়গায় আছে আল্লাহুম্মা সাল্লি আলা, ওই জামাতি দরুদ যাকে বলে পড়া হয়। তারপরে বিয়ে যে খুতবা আছে, খুতবা পড়া হয়। তারপরে নিয়মিত যে খুতবা পড়া হয়। তারপরে যেটা শরীয়তের নিয়ম, সেটা হচ্ছে বরকে বলা হবে এত টাকা মোহরের বিনিময়ে এই এই গ্রামের বা গলাইপুর গ্রামবাসী অমক শেখের কন্যা, অমক কে তুমি কি তুমি বিবাহ করতে সম্মতি দিচ্ছ বা তুমি কি কবুল করছো? সে বলবে হ্যাঁ আমি কবুল করছি। এটা কি হবে? শুধু একবার, শুধু একবার বললেই যথেষ্ট। দুজন সাক্ষীর সামনে জরুরি হচ্ছে যে কে থাকবে, অভিভাবক, অভিভাবক থাকবে সেই মজলিসে। আমি কালকে দেখলাম অভিভাবক হাজিরই হলো না, মজলিসে বিয়ে পড়া শুরু করে দিল। তারপর অভিভাবক যে রাজি আছে, মেয়ে যে রাজি আছে, এই কথাটা কে আনবে? উকিল সাক্ষী নয়, কে আনবে? মেয়ের বাবা নিজে। কাজী জিজ্ঞেস করবেন মেয়ের বাবাকে, যে বিয়ে পড়াচ্ছে, যে আপনার মেয়ে রাজি আছে কি না। সে যখন বলবে হ্যাঁ আমার মেয়ে রাজি আছে, আপনি বিয়ে পড়িয়ে দেন, তখন ইনসে বিয়ে করতে পড়াতে বিয়ে পড়াতে লাগবে। যে দুজন সাক্ষী, সাক্ষী যে সাক্ষী করা হয়, সাইন করা হয়, এই সাক্ষী কিসের জন্য সাক্ষ্য দেবে, কিসের সাক্ষ্য? প্রথমত মেয়ের বাবা রাজি, মেয়ে রাজি, এই কথা তাদেরকে জিজ্ঞাসা করা হবে। তোমরা তো জানতে মেয়ের বাবা এবং মেয়ে রাজি ছিল কিনা, কারণ সঠিক মতে মেয়ে রাজি না থাকলে বিয়ে জায়েজ না, এবং মেয়ের বাবা রাজি না থাকলেও বিয়ে জায়েজ না। যারা ঘর থেকে বেরিয়ে গিয়ে লারে লাপ্পা আর লাভ ম্যারেজ করে, বাপের অনুমতি থাকে না, মায়ের অনুমতি থাকে না, বলে হুজুর পরে তো মেনে নেয়, পরে যখন মেনে নেয় তখন আবার বিয়ে পড়াতে হবে, না হয় আজীবন ব্যভিচার করবে। বাপ অনুমতি যখন দেয়নি, বিয়ে হয়েছে যেভাবে হয়েছে, যেখানে কোনো মোল্লাকে গিয়ে 500 টাকার জায়গায় 5000 টাকা দিয়ে রাত্রে রাত 12টার সময় বিয়ে পড়িয়ে মোটর সাইকেল নিয়ে বিয়ে পড়িয়ে চলে আসছে, দুজন বন্ধুকে সাক্ষী রেখে, আর বাপ নেই, বাপ হাজির না, তার বিয়ে অশুদ্ধ, তার বিয়ে ব্যভিচার, তার বিয়ে যায় না। মেয়ের অনুমতি চাই, সেই সঙ্গে কা তার বাপের অনুমতি চাই। যখন জানলো এ সাক্ষী দেবে, যারা সাক্ষী দুজন থাকে, যারা সাইন করছে, এরা দুজন সাক্ষী হবে কিসের? ওলির সাক্ষী হবে, আর স্বামী সে কবুল বলছে কিনা এর সাক্ষী হবে। সুতরাং ইজাব কবুলের ক্ষেত্রে যেটা মেন শর্ত, সেটা হচ্ছে দুজন সাক্ষী থাকবে, মুসলিম সাক্ষী, বেনামাজি না, তৌহিদবাদী সাক্ষী। সাক্ষী দেবে দুটো জিনিসের উপরে, যে হ্যাঁ স্বামী কবুল করছি বলছে, এবং যে শ্বশুর এবং তার স্ত্রী রাজি আছে, এর উপরে সাক্ষী। এ হচ্ছে সহজ নীতি। তারপরে দেখা গেল মোনাজাত, বিয়ে পড়ানো হয়ে গেল, মোনাজাত চলছে, মোনাজাত করতে লাগলো। তো এটা হচ্ছে বিদাত। যেমন ফরজ নামাজের পর হাত তুলে জামাতি মোনাজাত বিদাত, ঈদের নামাজের পর হাত তুলে জামাতি মোনাজাত বিদাত, তেমনি বিয়ে পড়ানোর পর হাত তুলে মোনাজাত বিদাত। কেন বিদাত বলছি? যেহেতু দলিল নেই, ওই একই দলিল। যদি আপনি বলছি, আপনি যদি বলেন ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত বিদাত হলো কেন, একই উত্তর হচ্ছে বিয়ে পড়ানোর পর হাত তুলে মোনাজাত বিদাত। সমস্যা কি? এই সময়ে নতুন জীবনের জন্য দোয়া করা হবে, আর দোয়া যেটা বাড়ছে সেটাই করো না। আমরা অনেক সময় লম্বা মোনাজাত না করলে মোনাজাত মনে বলি না, কি বলি? আমি দোয়া করি। বলে আপনাকে, আপনি একটা কলম দিলেন আমাকে, ভাই দোয়া করবেন, আমি বললাম জাযাকাল্লাহ খায়ের, এটা দোয়া হলো না? না, মন ভরল না। আমাকে কে বললাম কি হতে হবে? প্রথমে হামদ বলতে হবে, তারপরে দরুদ বলতে হবে, তারপরে রাব্বানা আতে না, রাব্বানা জালাম না, রাব্বানা হাবলা না, তারপরে আপনার জন্য বলবো আল্লাহ আপনাকে জাযায় খায়ের, আপনি আমাকে একটা কলম দান করলেন। তাহলে একটা দোয়া বলার জন্য আপনি কত দোয়া ধান ভানতে শিবের গীত গাইছেন, এটা হচ্ছে শরীয়ত বিরোধী। শরীয়তে এরকম নেই। বিবাহের জন্য যে দোয়া আছে, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকা ওয়া ফি খায়র, দোয়া হয়ে গেল। এর জন্য হাত তুলে আল্লাহর কাছে চাইতে হবে, মোনাজাত করতে হবে, লম্বা দোয়া করতে হবে, আরবিতে একবার বাংলাতে একবার বলতে হবে। এগুলো হচ্ছে শরীয়ত বিরোধী, আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং সহজভাবে ইমাম সাহেব বললাম যে মেয়ে রাজি আছে কিনা বাপের কাছ থেকে জেনে নেবে, আর দুজন সাক্ষী যারা আছে তাদের সামনে ইজাব ও কবুল করে দেবে, খালি একবার, একবার হয়ে তিনবার করে রিপিট করা, বরকে তিনবার করে বলানো, এসব হচ্ছে শরীয়তে নীতির বাইরে। বেশ, তারপরে বলছে রমজান মাসে তারাবি পড়ানো হয়, এর বিধান কি? বুঝলাম না প্রশ্ন। রমজান মাসে তারাবি পড়ানো হয়, এর বিধান কি? কেউ বুঝেছেন এই প্রশ্ন? কে লিখেছেন প্রশ্ন? আমরা পড়ছি সুন্নতে মুয়াক্কাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিন দিন পড়েছেন, তিনি এক আশঙ্কায় পড়েননি, বাকি সাহাবিরা পড়েছেন। সাহাবিরা যেহেতু পড়েছেন তখন জানা গেল এটা হচ্ছে সুন্নত, এবং সে সুন্নত হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি তারাবির নামাজ পড়বে তার পিছেকার গুনাহ মাফ হয়ে যাবে। দোয়ায়ে কুনুত পড়ার বিধান কি? দোয়ায়ে কুনুত পড়া হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা, ওয়াজিব নয়। দোয়ায়ে কুনুত যদি কেউ না পড়ে তাহলে তার বিতর হয়ে যাবে, মানে জরুরি নয় যে দোয়ায়ে কুনুত পড়তেই হবে, না পড়লে নামাজ বিতরটা হবে না তা নয়, তবে পড়বেন। দোয়ায়ে কুনুত একটা সুন্দর দোয়া, এই দোয়া আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা, এত সুন্দর মানে আছে যে একটা মানে আপনি বোঝেন, তকদির রদ করতে বলা হয়েছে। তকদির কি রদ হয়? দোয়াতে রদ হয়। ওয়াকিনি শাররামা কাদাইতা, হে আল্লাহ তুমি আমার ভাগ্যে যে মন্দ লিপিবদ্ধ করেছো তার থেকে আমাকে বাঁচাও। খুব সুন্দর দোয়া, বাকি আরো সুন্দর সুন্দর অর্থ আছে। অতএব দোয়ায় কুনুত কেউ ছাড়বেন না। এখন যদি বলেন তরিকা কি, সেটা আলাদা কথা। তরিকা হচ্ছে যে কুনুতটা আপনি রুকুর আগে পড়তে পারেন, রুকুর পরে পড়তে পারেন। রুকুর আগে কিভাবে পড়বেন? আপনি সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহার পর একটা সূরা পড়লেন, মনে করুন কুল আল্লাহু আহাদ পড়লেন, একটু বিরতি দিয়ে আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা তাওয়াল্লি ফিমান তাওয়া, শেষ হয়ে গেল, আবার রুকুতে চলে যান, দিয়ে নামাজ শেষ করেন। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে বেতরের জন্য উত্তম হচ্ছে রুকুর আগে দোয়ায়ে কুনুত পড়া। আর তারাবি রমজান, রমজানে যে তারাবি সেটা হচ্ছে কুনুতে নাজেলা। কুনুতে নাজেলা হচ্ছে মুসলিমদের জন্য দোয়া বা কাফেরদের জন্য দোয়া করা, এটা হচ্ছে কুনুতে নাজেলা। এটা পড়তে হলে এটার উত্তম সময় হচ্ছে আপনার রুকুর পরে। রুকুর পরে ইমাম সাহেব হাত তুলে দোয়া পড়বেন আর মুত্তাজিরা আমিন আমিন বলবেন। এটাই হচ্ছে, যেমন আপনারা নিশ্চয় দেখেছেন আমাদের কাবা শরীফে যেভাবে হয়, এটাই হচ্ছে সুন্নতি তরিকা। আর তারপর প্রশ্ন হচ্ছে কোন মোজা পরে মাসা করা যাবে? চামড়ার মোজা পরে মাসা করা যাবে, তেমনি কাপড়ের বা লাইননের এমন মোজার উপরে মাসা করা যাবে যাতে চামড়া দেখা যায় না। মেয়েরা, অনেক মেয়ে শাড়ি পরে ভিতরে চামড়া সাদা না কালো নজরে আসে, এরকম মোজা হলে হবে না। আমাদের যে শাড়িটা মশারি আছে তো প্রত্যেকে যদি চামড়া নজরে আসে তাতে পর্দা হয় না, গোনা হয়, কাবিরা গোনা হয় যদি এরকম দেহ প্রদর্শন করা। অনেকে বলে চেহারা দেখানো জায়েজ, বোরকা পরা জরুরি নয়। আর কে বলছে বোরকা পরা জরুরি না? যদি তোমার পর্দা হয় ঠিক আছে, পর্দাটা করো, কিন্তু ওই শাড়িতে তো তোমার পর্দা হয় না, ওই ওড়নাতে পর্দা হয় না, ভেতরে চামড়া তোমার যেখানে দেখা যাচ্ছে এটা পর্দা হয় না। এমন মোজা হতে হবে যাতে পর্দা হয়, ভেতরের পায়ের চামড়া যেন নজরে না আসে, তাহলে তার উপরে মাসাহ চলবে কখন, যখন আপনি মোজা উজু অবস্থায় পড়ে থাকবেন। বাড়িতে থাকার সময়ে আপনি একদিন এক রাত 24 ঘন্টা মাসাহ করতে পারবেন। মাসাহ সময় শুরু হবে প্রথম মাসাহ করার পর থেকে, এ নয় যে মোজা পরার পর থেকে, মাসাহ প্রথম যখন করবেন তারপর থেকে 24 ঘন্টা সফরে থাকলে 3 দিন 3 রাত আপনি মাসাহ করতে পারবেন। মাসাহ করার পদ্ধতি যেমন কান মাসাহ করেন, পানি নিয়ে কান মাসাহ করেন, ডান কান ডান হাত দিয়ে ডান কান, ডান বাম হাত দিয়ে বাম কান, তেমনি পানি নিয়ে পানিটা ফেলে দিলেন ডান হাত দিয়ে বাম পায়ের উপরে, এইভাবে টেনে দেবেন মোজার উপরে আর বাম হাত দিয়ে বাম পায়ে। যদি আপনি করেন জুতো খোলা সমস্যা হয় তা আগে ডান পাটা করবেন পরে বাম পাটা মাসা করে নেবেন। আশা করি সংক্ষেপে বুঝতে পেরেছেন সালাতে মুবাশ্বিরে এর বিস্তারিত বয়ান আছে। বেশ, নতুন ঘর ও দোকান একামতের বিধান কি, বিদাত? নতুন ঘর একামতের কোন বিধান শরীয়তে নেই। এখন যদি আপনি বরকতের জন্য মাদ্রাসা ছাত্রদেরকে আমাদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে গিয়ে দোয়ায়ে খায়ের মজলিস করলেন, 5 জন মুসল্লিকে দাওয়াত দিয়ে কোরআন পড়তে বললেন বা দোয়া করতে বললেন বা খাইয়ে দাইয়ে হাত তুলে মোনাজাত করতে বললেন, এসব বিদাত, একামত কিছু নেই। তো কিভাবে বাড়িতে যাব? যেভাবে আপনি বাড়িতে সার সামান সব রেডি হয়ে গেছে বাড়িতে গিয়ে বাস করুন। ঘর বন্ধ করার দরকার হলে নিয়মিত ঘরে কোরআন পাঠ করুন, সূরা বাকারা তেলাওয়াত করুন, শোবার সময় আয়াতুল কুরসি পড়ুন, ইত্যাদি ইত্যাদি। আপনার ঘরে শয়তান থাকবে না, জিন থাকবে না, কেউ থাকবে না। আর যদি আপনি একামত করেন, দিনরাত কোরআন পড়েন, আপনার বাড়ির ভিতরে টুনটুনি বাজে সব সময় টিভির মাধ্যমে, রেডিওর মাধ্যমে ছমছমছম হিন্দি গান, বাংলা গান, সিনেমা চলে, তাহলে ঘর বন্ধ করে কোনো লাভ নেই। বেশ, দোকানও তাই, দোকান আপনি করেছেন দোকানে বরকতের জন্য, দোকানে খদ্দের টানার জন্য আপনি হুজুর ডেকে নিয়ে এসে মিলাদ করাবেন কিংবা আপনি দোয়া করাবেন, এসব বিধান। মৃতবাড়ির ভোজের আয়োজনের বিধান কি, একথা কাল রবীন্দ্রনাথ স্কুলে বলেছিলাম যে মৃতবাড়ির যে ভোজ করা হয় এই ভোজ হচ্ছে জাহিলিয়াতের কথা, ভোজ করা যাবে না। যত বড় লোকই আপনি হন, আমি শুনলাম এক গ্রামে তার মা মারা গেছে, 40 দিন পর্যন্ত খাইয়েছে, মাশাআল্লাহ, বড় লোক মানুষ 40 দিন পর্যন্ত মিসকিন খাইয়েছে। তো এগুলো একটি বিদাত। আপনি আপনার মৃতবাড়ি, যে আপনার মা আজকে মারা গেছে, তো আপনার বাড়িতে অন্য বাড়ি থেকে খাবার আসবে, কোনো আত্মীয় আপনার ঘরে খাবার পাঠাবে, যদি আত্মীয় সেরকম না থাকে, ক্ষমতাবান না থাকে, তো গ্রামের লোক চাঁদা করে, যেমন কোনো কোনো গ্রামে আছে, গ্রামে আছে না নাই, তাহলে চাঁদা করে, বাড়ি বাড়ি চাঁদা করে সেই গ্রামে সেই সেই রান্নাবান্না করে আত্মীয়ের বাড়িতে, কি বলে, মৃত ব্যক্তির বাড়িতে পৌঁছে দেবে। আর তার আত্মীয়রা যেহেতু এসেছে তাদেরকে খাওয়াতে হবে, কোথায় যাবে, অবিনাশপুর অনেক দূর, যেতে যেতে রাত হয়ে যাবে, যদি খেতে না পায় তো অবিনাশপুরের লোক বাবু চারটি খেয়ে যাও, তাই না? অবিনাশপুরের লোক মানে অনেক দূর, তো যেতে যেতে রাত হয়ে যাবে, খেতে পাবে না বেচারি, ভোগ লাগবে, তো বাবু চারটি খেয়ে যাও, বসে গেলেন, যেহেতু বড় বড় পিস পাওয়া যাবে, অন্য সময় তো বাড়িতে গিয়ে তার পিস পাওয়া যাবে না। হারাম খাবে যদি অন্যায়ভাবে খায় কেউ কারো, এই যে বদযাত্রীগুলো এলো, এত যাত্রী যাব, অত যাত্রী যাব, গিয়ে আসে জোর করে কোনের ঘরে খেয়ে যাচ্ছে, আমরাও খেয়ে আসি, এগুলো হচ্ছে অন্যায় উপায়। আল্লাহ তাআলা বাতিল উপায়ে, বাতিল পন্থীতে তোমরা এক অপরে, বাকের বাতিল পন্থীতে খবরদার একে অপরের মাল ভক্ষণ করো না। আয়োজন করা হয়েছে মৃত বাড়ির জন্য, আর সেই বাড়িতে যে আত্মীয় স্বজন না খেলে পড়ে আর খাবার পাবে না তাদের জন্য করা হয়েছে। এই অবিনাশপুরের লোকের জন্য যারা সাইকেল নিয়ে এসেছে ঘরে গিয়ে খেতে পারবে, হেঁটে গিয়ে খেতে পারবে, তাদের জন্য নয়। যারা খাদের খাবার দরকার আছে তারা খাবে, যাদের দরকার নেই তারা খাবে না। তুমি বোলপুর যাচ্ছ, তুমি বর্ধমান যাচ্ছ, কলকাতা যাচ্ছ, কোথায় খাও? তখন কি কেউ ওই মানে হোটেলে কিনে খায়, কেউ হয়তো কলা খেয়ে ঘর আসে, কিন্তু তুমি মাটি দিতে গেছো অবিনাশপুরে, আর সেখানে ভাত না খেলে হবে না, ঘরে এসে খাও, অতএব প্রয়োজন থাকলে সেখানে খাও, প্রয়োজন মতো তোমরা খাওয়া খাওয়াতে হবে, ডাল ভাত করে খাওয়াও। এ নয় যে আমি বড় লোক পুকুরে মাছ ধরে খাওয়াবো, গরু জবাই করে খাওয়াবো, এ হচ্ছে ভোজবাজি। ভোজবাজি হচ্ছে যেখানে অনুষ্ঠানের মতো আমার পয়সা আছে, অনেকে গ্রামের লোক করছে, আমি নিজে থেকে পয়সা দিচ্ছি যে আমার আত্মীয়দেরকে ভালো করে খাওয়াও না, এ খাওয়াবার সময় বিয়ের সময় দাওয়াত দাও, যত লোক আছে ডেকে নিয়ে এসে খাওয়াও, কিন্তু মরার সময় না, মরার সময় বিপদের সময় এসেছে তোমার আত্মীয় স্বজন দোয়া খায়ের করতে, জানাজা পড়তে এসেছে, যাদের না খেলে চলবে না, গ্রামের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে ডাল ভাতের ব্যবস্থা, খবরদার এই গরু জবাই করা, মাছ ধরা এবং ভোজের মতো আয়োজন করা খবরদার করবে না। দেখুন, বাড়াবাড়ি করা ঠিক না, যতটুকু বৈধতা আছে ঠিক ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। আমাদের সেই সীমা লঙ্ঘন করলেই সমস্যায় আমরা পড়ব। অতএব ভাইরা, বহু কথা বলা হলো, আর বহু কথা বাকি আছে নামাজের গুরুত্ব সম্পর্কে, বহু মানে প্রায় 3 ঘন্টা বলতে হবে। তো যাই হোক, যেটুকু শুনলাম সেটুকু আমল করলাম, আর বিশেষ করে যাদের জন্য ছিল শোনে ওরে বে নামাজি, নামাজ কেন পড়িস না, নামাজ কেন ধরিস না, নামাজ যে তো দিনের খুঁটি, তাকি তোরা জানিস না, তাকি তোরা মানিস না। আজ তোমরা শুনেছ, অনেক বেনামাজি আছো, অনেক বেনামাজি মা বোন আছো, এখনো পর্যন্ত নামাজ পড়ো না, তারা তওবা করো আল্লাহর কাছে, আল্লাহর কাছে কাঁদা কাটা করো, এতদিন নামাজ পড়িনি আল্লাহ ভুল করেছি, আল্লাহ তুমি আমাদের নামাজ পড়ার তৌফিক দান করো। যারা হাজি সাহেব, যারা ভালো লোক, যারা নামাজি, তাদের ঘরের ছেলেরা নামাজ পড়ে না, ঘরের বৌমা নামাজ পড়ে না, তাদেরকে নামাজ পড়ার আদেশ দাও। 7 বছর বয়স হলে ছেলেকে নামাজ পড়ার তাকিদ দাও, 10 বছর বয়স হলে ছেলেকে চাবুক লাগাও, তারপর তাকে নামাজ পড়ার আদেশ দাও, নামাজি তৈরি করো, আল্লাহর কাছে দোয়া করো, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে চাও, কারণ হিদায়াত আল্লাহর হাতে আছে। নামাজি যখন বানাবে, তোমার হাতে নামাজি বানাবার ক্ষমতা নেই। এই জন্য মুয়াজ্জিনের আজানের জবাবে বলি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কি বলি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুতরাং নামাজি তৈরি করুন, সেই সঙ্গে আল্লাহর কাছে চান যেন আল্লাহ তৌফিক দেন আপনাকে এবং আপনার বাড়ির লোককে নামাজি বানানোর, এই কামনা করে, এই দোয়া করে, এবং এই গ্রামবাসীর সকলের কাছ থেকে যারা নামাজ পড়ে না, যে ভাইরা যে মায়েরা নামাজ এখনো পর্যন্ত পড়ে না, অনেকে স্বামী স্ত্রী একজন নামাজ পড়ে একজন পড়ে না, অনেকে পরিবারে কেউ নামাজ পড়ে কেউ পড়ে না, সবাই যেন নামাজি হোক, এই কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবার কোনো পরবর্তী সাক্ষাতে আরো অনেক কথা আছে বলবো। আল্লাহ সবাইকে তৌফিক দেন যা শুনলাম তা আমল করার। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।